নমস্কার সকলকে, আমি সুপ্রিয় সোম। গল্প শুরুর প্রথমে একটি কথা আপনাদের জানানো দরকার। আপনাদের সকলের সহযোগিতায় আমরা ইতিমধ্যেই 7,000 সাবস্ক্রাইবারের গণ্ডি পেরিয়েছি। বর্তমানে গল্প শুরুর সমস্ত গল্প শুনতে পাবেন জিও সাভন এবং স্পটিফাই অডিও পডকাস্টে। ডিসক্রিপশন বক্সে সেগুলির লিংক দেওয়া রইল। চটপট ঘুরে আসুন এবং ফলো করে যুক্ত হয়ে যান আমাদের সাথে। আজ থাকবে প্রত্যেকবারের মতো একটি বিশেষ প্রশ্ন, এবং প্রত্যেকবারের মতোই আমরা পরবর্তী প্রজেক্টে সঠিক উত্তরদাতাদের মধ্যে র্যান্ডমলি বেছে নেওয়া একজনের জন্য শাউট আউট দেব। সেটা হতে পারেন আপনিও, সুতরাং দেরি কেন, সমগ্র গল্পটি শুনে ঝটপট উত্তর দিয়ে দিন। প্রশ্নটি দেওয়া থাকবে গল্পের একদম শেষে, তবে কোনো বাধ্যবাধকতা নেই। যারা ইন্ট্রো শুনতে আগ্রহী নন তারা কয়েক মিনিট স্কিপ করে মূল গল্পে চলে যেতেই পারেন। বিগত গল্পের সঠিক উত্তরদাতাদের মধ্যে আমরা বেছে নিয়েছি সুমনা রাউতকে। আ বিগ শাউট আউট টু হার। বন্ধুর বাড়ি গিয়ে কুমার লক্ষ্য করল, রোজ গ্রাম থেকে কোনো এক বিশেষ বাঘ জাতীয় জন্তু মানুষ গরু চুরি করে নিয়ে চলে যায়। তাই রাতের বেলা বাঘ ধরার ফাঁদ পেতে সেই জালে ধরা পড়ল এক অদ্ভুত জন্তু, যেন চিতা এবং মানুষের অদ্ভুত এক মিশ্রণ। এবং সেটা সহসা পালালো নৌকা নিয়ে বঙ্গোপসাগরের দিকে। কিন্তু কি এই জীব, কোথায় থাকে এরা? কুমার বিমল কি পারবে এর রহস্য উদ্ধার করতে? এই সব প্রশ্নের উত্তর দেবে হেমেন্দ্র কুমার রায়ের কলমে কুমার বিমলের অ্যাডভেঞ্চার কাহিনী প্রশান্তের আগ্নেয় দ্বীপ। এই গল্পে রয়েছে আপনাদের অন্যতম প্রিয় গোয়েন্দা জুটি জয়ন্ত মানিক। আজকের গল্প পাঠে পিনাকি, অন্যান্য চরিত্রে দেবাঞ্জন, পার্থ, শ্রীরূপ, বিপ্রতীপ, সুমিত, শ্রমণ, তরুণ, বুবাই, রাকিব এবং আমি সুপ্রিয়। প্রযোজনা, পরিচালনা এবং সম্পাদনা রাকিব, নাট্যরূপ পার্থ। গল্পের সূত্রধার আমি সুপ্রিয় সোম। গল্পের থিম সং নির্মাণে আমি এবং দ্য স্টুডিও বাংলা। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, প্রখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা প্রশান্তের আগ্নেয় দ্বীপ। বিমল ও কুমার তোমাদের অনেক দিনের বন্ধু, কিন্তু তোমরা বোধহয় এটা জানো না, তারা দুজনেই ভূমিষ্ঠ হয়েছিল এক তিথিতে এবং একই দিনে। আজ মাসের পয়লা, এই মাসের 28 তারিখে তাদের দুজনের জন্মতিথি। তাদের প্রত্যেক জন্মতিথিতেই বিশেষ একটি অনুষ্ঠান হয়। এবারকার উৎসবে কি করা কর্তব্য সেদিন সকালের চায়ের আসরে বসে গভীরভাবে চলছিল তারই আলোচনা। জয়ন্ত এবং মানিক বোধহয় তোমাদের কাছে অচেনা নয়, মাঝে মাঝে তারা বিমলদের সঙ্গে দেখা করতে আসত, সেদিনও এসেছিল। আর সুন্দরবাবুর কথা তো বলাই বাহুল্য, কারণ এখানকার প্রভাতী চায়ের বৈঠকে কোনোদিনই তাকে অনুপস্থিত দেখা যায় না। সুতরাং বলতে হবে আজকের চায়ের আসরটি জমে উঠেছিল রীতিমতো, এমনকি বাঘাও হাজিরা দিতে ভোলেনি। সেও সামনের দুই পায়ে ভর দিয়ে বসে দুই কান তুলে ঊর্ধ্বমুখে অত্যন্ত উৎসুকভাবে তাকিয়েছিল চায়ের টেবিলের দিকে। সে বেশ জানে টেবিলের ওপর থেকে এটা ওটা সেটা কিছু অংশ তার দিকেও নিক্ষিপ্ত হবে। মাঝে মাঝে রামহরি খাবারের ট্রে হাতে করে ঘরের ভিতরে ঢুকে সকলকে পরিবেশন করে আবার বাইরে বেরিয়ে যাচ্ছিল। সুন্দরবাবু একখানা গোটা স্যান্ডউইচ নিজের মস্ত মুখবিহ্বরে ছেড়ে দিয়ে চর্বণ করতে করতে অস্পষ্ট স্বরে বললেন, বিমল ভাইয়া, তোমাদের প্রতি জন্মতিথিতেই তো আমরা এসে নিমন্ত্রণ খেয়ে যাই, তা এবার কি খাদ্য তালিকার ভেতরে আমার কি একটা বিনীত প্রার্থনা ঠাই পাবে? হ্যাঁ, সুন্দরবাবুকে জ্বালাবার কোনো সুযোগই মানিক ত্যাগ করে না। সে বললে, আপনার বিনীত প্রার্থনাটি কিন্তু খুবই অসাধারণ, হয়তো বলে বসবেন আমি কাঁঠালের অমসত্ব খাব। সুন্দরবাবু সটাক মাথা নেড়ে বললেন, কখনো না, অমন অসম্ভব আপনার আমি করব কেন? হ্যাঁ, হাজির ছোকরা কোথাকার, আমায় কি কচি খোকা পেয়েছো নাকি? হ্যাঁ, আমাদের জন্মদিন আসতে না আসতেই চায়ের পেয়ালায় তুমুল তরঙ্গ তোলা কেন? মানিকবাবু, আপনি সুন্দরবাবুকে আর বাধা দেওয়ার চেষ্টা করবেন না, ওর যা বলবার আছে উনি বলুন। সুন্দরবাবু মানিকের দুষ্টুমি ভরা হাসির দিকে একবার সন্দেহপূর্ণ চোখে তাকিয়ে বললেন, আমার কথাটা কি জানেন কুমারবাবু? হ্যাঁ, এবারে আপনাদের জন্মতিথির খাদ্য তালিকায় কিঞ্চিৎ নতুনত্ব সৃষ্টি করলে কেমন হয়? তা কিরকম নতুনত্ব সুন্দরবাবু? দেখুন কুমারবাবু, চিরদিনই শুনে আসছি বন মুরগির মাংস নাকি একটি উপাদেয় খাদ্য, কিন্তু এমনই দুর্ভাগ্য আমার যে আজ পর্যন্ত আমার খাবারের থালায় বন মুরগির আবির্ভাব হলো না কখনো। আপনাদের জন্মতিথির দৌলতে যদি সেই সৌভাগ্যটা লাভ করতে পারি তাহলে আমার একটা অনেক দিনের বাসনা চরিতার্থ হয়, এই আর কি। মানিক বললে, দেখছো তো জয়ন্ত, সুন্দরবাবুর আবদারটি কতদূর অসঙ্গত। সুন্দরবাবু কিঞ্চিৎ উত্তপ্ত স্বরে বললেন, কেন অসঙ্গত? কেন, আমি কি কাঁঠালের আমসত্ব খেতে চেয়েছি নাকি? হ্যাঁ, বনমুরগি কি এই দুনিয়ায় পাওয়া যায় না? মানিক বললে, দুনিয়ায় অবশ্য পাওয়া যায় ঠিকই, কিন্তু কলকাতা শহরে অন্তত পাওয়া যায় না। আপনার বন মুরগির জন্য কি বিমলবাবুরা শেষ পর্যন্ত বনবাস করবেন? জয়ন্ত বললে, অভাবে কলকাতার ফাউল হলে কি চলবে না? সুন্দরবাবু কি বলেন? সুন্দরবাবু বললেন, না আমার আর কিছু বক্তব্য নেই, আর জি পেশ করলুক, এখন বিমলবাবুদের যা মর্জি। কুমার চোঁ করে শেষ চাটুকু পান করে উৎসাহিত কণ্ঠে বলল, তথাস্তু সুন্দরবাবু, তথাস্তু, আমাদের আসছে জন্মবারে আপনাকে বন মুরগির মাংস খাওয়া বই খাওয়াবো। বিমল একটু বিস্মিত স্বরে বলল, কুমার তুমি যে একেবারে কঠিন প্রতিজ্ঞা করে বসলে, হে কলকাতার কোনো বাজারে বন মুরগি বিক্রি হয় নাকি? মোটেই না। তবে আমার বন্ধু বিনোদলাল রায়চৌধুরী হচ্ছেন চট্টগ্রাম অঞ্চলের জমিদার, তিনি প্রায়ই আমাকে ওখানে যাওয়ার জন্য নেমন্তন্ন করেন। তুমি জানো বোধ হয় চট্টগ্রাম অঞ্চলের বনে ঝাঁকে ঝাঁকে বন মুরগি পাওয়া যায়। মনে করছি কালই আমি দিন কয়েকের জন্য চট্টগ্রাম যাত্রা করব। সে কি কুমারবাবু, সুন্দরবাবুর একটা আবদার রক্ষার জন্য আপনি এতটা কষ্ট স্বীকার করবেন? না মানিকবাবু, কেবল সুন্দরবাবু কেন, আমি আপনাদের সকলেরই তৃপ্তি সাধনের জন্য চট্টগ্রাম যেতে চাই। জন্মতিথিতে বন্ধুদের যদি একটা নতুন জিনিস খাওয়াতে না পারি তাহলে জন্মতিথিরা সার্থকতা রইল কোথায়? আমি কালই চট্টগ্রামে রওনা দেব, তারপর সেখানকার বন থেকে ডজনখানেক জাত বনমুরগি ধরে এনে আবার ফিরে আসব আমাদের কলকাতায়। সুন্দরবাবু আপনার বিনীত প্রার্থনাটা তাহলে পূর্ণ হলো, এইবারে আপনি পরমানন্দে অট্টহাস্য করতে পারেন। চট্টগ্রাম থেকে কুমারের ফেরবার কথা ছিল 20 তারিখে, কিন্তু ঠিক তার আগের দিন কুমারের কাছ থেকে বিমল একটি টেলিগ্রাম পেল, বনমুরগি পেয়েছি কিন্তু আসছে কাল কলকাতায় পৌঁছতে পারবো না, বিশেষ কারণে আমাকে আরও দিন কয়েক এখানে থেকে যেতে হবে, এজন্যে যদি আমাদের জন্মতিথি উৎসব মাটি হয় উপায় নেই। টেলিগ্রামখানি হাতে করে বিমল বিস্মিত মনে ভাবতে লাগল, কুমারের বিশেষ কারণটা কি হতে পারে? নিশ্চয়ই কোনো সাধারণ কারণ নয় যার জন্যে বন মুরগি পেয়েও সে যথাসময়ে এখানে আসতে নারাজ। তেইশ তারিখে কুমারের আর একখানা টেলিগ্রাম এলো, সেটা পড়ে বিমল জানতে পারল 24 তারিখের সকালে সে কলকাতা এসে পৌঁছবে। কুমার একটি রীতিমতো রহস্যপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে তুলেছিল, সেই জন্য বৈঠকখানায় তার জন্য সাগ্রহে অপেক্ষা করছিল বিমল, জয়ন্ত ও মানিক। খানিক পরে রাস্তায় দরজার কাছে একখানা গাড়ি আসবার শব্দ হল, অনতি বিলম্বেই ঘরের ভিতরে প্রবেশ করল কুমার। জয়ন্ত বলল, কুমারবাবু আপনার টেলিগ্রামে যা দেখেছি আপনার মুখেও দেখছি তাই। আমার মুখে কি দেখছেন জয়ন্তবাবু? রহস্যের আভাস। হাতের বন্দুকটা একটা টেবিলের ওপর রেখে দিয়ে কুমার বলল, হ্যাঁ জয়ন্তবাবু আপনি ভুল দেখেননি, যা তা রহস্য নয়, যাকে বলে একেবারে গভীর রহস্য, কিন্তু সে কথা পরে বলছি, আগে বনমুরগিগুলোর একটা ব্যবস্থা করি। রামহরি, আরে ও রামহরি, কি বলছো গো কুমার বাবু? বলি, গাড়ির চালে এক ঝাঁকা জ্যান্ত রাম পাখি আছে, তুমি সেগুলোকে বাগানে মুরগি ঘরে রেখে এসো, তারপর তাড়াতাড়ি আমার জন্য খুব গরম এক পেলা চা বানিয়ে দিও তো। কুমার নিজের কোটটা খুলে একখানা সোফার ওপর ছুঁড়ে ফেলল, তারপর নিজেও সেখানে বসে পড়ল। বিমল, অদ্ভুত ব্যাপার, একেবারে অভাবিত। তোমার মুখ থেকে শুনছি বলেই ব্যাপারটা অদ্ভুত বলে বিশ্বাস করছি। পৃথিবীর 15.5 আনা লোকই যেসব ব্যাপারকে অদ্ভুত বলে মনে করে, তার মধ্যে আমি কিছু অদ্ভুতত্ব খুঁজে পাই না, কিন্তু তোমার আমার কথা স্বতন্ত্র। এই জীবনেই আমরা এমন সব অসাধারণ ব্যাপার দেখেছি যে আমাদের কাছে বোধহয় অদ্ভুত বলে আর কিছুই থাকতে পারে না। কাজেই তুমি যা অদ্ভুত আর অভাবিত বলে বর্ণনা করবে, নিশ্চয়ই তার মধ্যে দস্তুর মতো অসাধারণত্ব আছে। আমরা প্রস্তুত, আরম্ভ করো তোমার অদ্ভুত কাহিনী। বিমল সোফার ওপর একটু সোজা হয়ে বসল, গল্প শুনবার জন্য উন্মুখ হয়ে সবাই তার মুখের দিকে তাকিয়ে প্রতীক্ষা করতে লাগল। বিশাল হলঘর একেবারে নিস্তব্ধ। কেমন করে আমি জ্যান্ত বনমুরগি সংগ্রহ করলুম সে কথা শোনবার জন্য নিশ্চয়ই তোমাদের আগ্রহ নেই। সুতরাং এইটুকু বললেই যথেষ্ট হবে যে চট্টগ্রাম বিভাগে একটা পাহাড় অঞ্চলের বনের ভিতরে গিয়ে এই পাখিগুলোকে আমি বন্দি করেছি। অবশ্য এই কাজে আমার জমিদার বন্ধু বিনোদলাল আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। ফেরবার সময় সমুদ্রের ধার দিয়ে আসছিলুম। সমুদ্র থেকে মাইল দশেক তফাতে চাকারিয়া নামে একটি জায়গা আছে, সেখানে বিনোদদের কয়েক ঘর প্রজা ছিল। তাদের কয়েকজন বিনোদের সঙ্গে দেখা করতে এলো, লক্ষ্য করে দেখলুম তাদের প্রত্যেকেরই মুখে চোখে দুশ্চিন্তার চিহ্ন। তারা জানালে এক নরখাদক জন্তু এসে তাদের ওপরে ভীষণ অত্যাচার করছে। ইতিমধ্যেই অনেক গরু ছাগল তো অদৃশ্য হয়েছেই, তার উপরে জনাপাঁচেক মানুষকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিনোদ জিজ্ঞাসা করলে, জন্তুটা কি বাঘ নাকি অন্য কোনো জানোয়ার? উত্তরে জানা গেল জানোয়ারটাকে কেউই সচক্ষে দেখেনি। গফুর আলীর বাড়ি থেকে জানোয়ারটা যেদিন একটা বাছুর নিয়ে যায়, সে রাত্রে বৃষ্টি পড়ে পথঘাট হয়েছিল কর্দমাক্ত। সকালবেলায় খোঁজাখুঁজির পরে বাছুরের আধ খাওয়া দেহটা পাওয়া যায় মাঠের একটা ঝোপের ভিতরে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই, সেখানে কাদার ওপরে কোনো জন্তুরই পায়ের দাগ পাওয়া যায়নি। কেবল এটা বেশ বোঝা গিয়েছে যে রাত্রে একজন মানুষ ওই ঝোপের ভিতরে ঢুকে আবার বাইরে এসেছিল। কাদার ওপরে স্পষ্টভাবেই দেখা গিয়েছিল একটা মানুষের পায়ের দাগ। এইখানেই জেগে উঠল আমার আগ্রহ। জিজ্ঞাসা করলুম, তোমরা কি বলতে চাও, মানুষ ছাড়া কোনো জন্তুই মাটির ওপরে পদচিহ্ন ফেলে সেই ঝোপের ভিতরে প্রবেশ করেননি? একজন বললে, প্রবেশ করেনি এই কথা কেমন করে বলবো? ঝোপের ভিতরে বাছুরটা রাত খাওয়া দেহ যখন পাওয়া গিয়েছে, তখন বুঝতে হবে যে এ কাজ কোনো মানুষের নয়। মানুষ কখনো গরু বাছুরের কাঁচা মাংস খেতে পারে না। বাছুরটা যে কোনো হিংস্র জন্তুর কবলে পড়েছিল সে বিষয়ে একটুও সন্দেহ নেই, কিন্তু সেই জন্তুটা যে কেমন করে ঝোপের ভিতরে ঢুকে আবার বাইরে বেরিয়ে গিয়েছে, কাদার উপরে তার কোনো চিহ্নই আমরা আবিষ্কার করতে পারিনি। তাহলে তোমরা কি বলতে চাও, জন্তুটা আকাশপথ দিয়ে আনাগোনা করছে? তোমাদের কথায় আমার বিশ্বাস হচ্ছে না। হুজুর, আমাদের কথায় বিশ্বাস না করলে আমরা মারা পড়ব। এই অঞ্চলে রোজ রাতেই হয় মানুষ নয় গরু ছাগল গায়েব হচ্ছে। চারিদিকে এমন আতঙ্কের সৃষ্টি হয়েছে যে সন্ধ্যার পরে পথে ঘাটে কেউ পা বাড়াতেই ভরসা করে না, এমনকি রাতেও আমরা ভয়ে ঘুমোতে পারি না। হুজুর হোসেন জমিদার, আপনি আমাদের রক্ষা না করলে আমরা কোথায় দাঁড়াবো বলুন হুজুর? এ ব্যাপারে আমি তোমাদের কি সাহায্য করতে পারি কিছুই তো বুঝতে পারছি না। হুজুর, আপনাদের দুজনের কাছেই বন্দুক রয়েছে, আপনারা ইচ্ছা করলে জন্তুটাকে মারতে পারেন। ধ্যাত, তোমরা বাজে কথা বলছো, তোমরাও জন্তুটাকে দেখতে পাওনি, আবার বলছো মাটির উপরে পায়ের দাগ ফেলে সে চলাফেরা করে না। ঝোপের কাছে পেয়েছ মানুষের কতগুলো পায়ের দাগ। মানুষ গরু বাছুরের কাঁচা মাংস খায় না, এ কথা সত্য, কিন্তু কোনো মানুষ রাত্রে সেই ঝোপের ভিতরে যাবেই বা কেন? তোমাদের কোনো কথারই মানে আমি খুঁজে পাচ্ছি না। হুজুর রক্ষা করুন, হুজুর আমাদের রক্ষা করুন। আরে ধুত, আমরা তোমাদের কেমন করে রক্ষা করব? তোমাদের জন্য কি আমরা বন্দুক ঘাড়ে করে রাত্রে হাটে মাঠে ঘাটে পাহাড়ে দিয়ে বেড়াবো? বিমল, আগেই বলেছি ততক্ষণে আমার কৌতূহল রীতিমতো জেগে উঠেছে। ঘটনার মধ্যে আমি পেলুম যেন রহস্যের গন্ধ। আমি বললুম, বিনোদ, আমরা ইচ্ছে করলে হয়তো এদের কিছু সাহায্য করতে পারি। কিরকম? তুমি তো কালকেই কলকাতার দিকে রওনা হতে চাও। তুমি যদি রাজি হও তাহলে আমি আরো তিন চার দিন এখানে থেকে যেতে পারি। বুঝেছি। চড়কে পিঠে সরসর করে আর ধূপের গন্ধ পেলেই মনসা নাচেন। বেশ বেশ, যা ভালো বোঝো করো। বিমল, তারপরে তোমার কাছে আসে আমার প্রথম টেলিগ্রাম। লোকে যেমন করে বাঘ শিকার করে, আমিও অবলম্বন করলুম সেই পদ্ধতি। পরদিনই খবর এলো, কুতুবদিয়া প্রণালী সৃষ্টি করে পৃথিবীর একটি বাহু যেখানে বঙ্গোপসাগরের ভিতরে অগ্রসর হয়ে গিয়েছে, সেই নরখাদক জন্তুটার শেষ আবির্ভাব হয়েছে সেখানে। ঝোপের ভিতরে সেখানেও পাওয়া গিয়েছে একটা গরুর খানিকটা খাওয়া দেহ। হিংস্র জন্তুদের স্বভাবই হচ্ছে পেট ভর্তি হবার পর কোনো দেহের খানিকটা বাকি থাকলে তারা সেটা ঝোপে ঝাড়ের ভিতরে লুকিয়ে রেখে যায়। পরদিন রাত্রে আবার তারা ফিরে এসে দেহের বাকি অংশটাকে খায়। আমরা ঘটনাস্থলে হাজির হয়ে দেখলুম যে ঝোপের ভিতরে গরুর দেহটা আছে তার খুব কাছেই রয়েছে একটা মস্ত বড় গাছ। লোকজনের সাহায্যে সেই গাছের উপরে বাঁধলুম একটা মাচা। তারপর সন্ধ্যার আগেই বিনোদকে নিয়ে আমি সেই গাছে উঠে মাচার উপরে গিয়ে বসলুম। রাত্রের প্রথম দিকে আকাশে ছিল অষ্টমীর চাঁদ। আলো খুব স্পষ্ট না হলেও চারিদিকে বেশ নজর চলছিল। যে ঝোপটার দিকে আমাদের লক্ষ্য, তার দুই পাশেই ছিল খানিকটা করে খোলা জমি। তারপর দুই দিকেই দাঁড়িয়ে আছে জঙ্গলের প্রাচীর। ওই ঝোপটার ভিতরে ঢুকতে হলে খোলা জমিটা পার না হয়ে আর উপায় নেই। কিন্তু সন্দেহজনক কিছুই আমার চোখে পড়ল না। তারপর চাঁদ গেল অস্তে, চারিদিকে অন্ধকার, আমাদের চোখও অন্ধ। বিনোদ একে রাত জাগতে অভ্যস্ত নয়, তার ওপরে এই অন্ধকারের জন্য বিরক্ত হয়ে সে আরম্ভ করলে নিদ্রা দেবীর আরাধনা। আমি কিন্তু ঠাই জেগেই বসে রইলুম। কোনো দিকে চোখ চলছিল না বটে, কিন্তু আমার দুই কান হয়ে রইল অত্যন্ত সজাগ। সে রাত্রে বাতাস পর্যন্ত ছিল না, বনের গাছপালা একেবারে নীরব। কিন্তু এই স্তব্ধতাকে ভাঙতে পারে এমন কোনো শব্দই আমার কানে প্রবেশ করল না। পূর্ব আকাশে ফুটে উঠল ভোরের আলোর প্রথম আভাসটুকু। দুই একটা পাখিও ডাকতে আরম্ভ করল। আমার রাত জাগা ব্যর্থ হলো ভেবে বিনোদকে জাগিয়ে দেওয়ার উদ্যোগ করছি, এমন সময় সচকিতে দেখলুম হঠাৎ এক দৃশ্য। ডান দিকের জঙ্গলের ভেতর থেকে জানোয়ারের মতো দেখতে কি একটা বেরিয়ে এলো। অত্যন্ত ঝাপসা আলোতে জানোয়ারটা যে কি তা বুঝতে পারলুম না, কিন্তু সে যে চার পায়ে ভর দিয়ে হাঁটছে এটুকু আমি লক্ষ্য করলুম। চলতে চলতে একবার সে সন্দিগ্ধভাবে হঠাৎ দাঁড়িয়ে পড়ে আমাদের গাছের দিকে দৃষ্টিপাত করল। অন্ধকারে বিড়ালের চোখ যেমন জ্বলে, তারও দুই চোখে রয়েছে তেমনই জ্বলন্ত নীলাভ আলো। নিশ্চয় সে আমাকে দেখতে পায়নি, কারণ আবার সে অগ্রসর হলো সেই ঝোপটার দিকে যার ভিতরে ছিল গরুটার অর্ধভুক্ত দেহ। আমি বুঝলুম এই আমার সুযোগ। বন্দুক তুলে তখনই ঘোড়া টিপে দিলুম। বন্দুকের গর্জনের সঙ্গে সঙ্গেই শুনলুম একটা অত্যন্ত অপ্রত্যাশিত চিৎকার। যাকে মনে করছিলুম হিংস্র জন্তু, হঠাৎ সেই দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে বিষম যন্ত্রণায় ইংরেজি ভাষায় আর্তনাদ করে উঠল। দ্বিতীয়বার বন্দুক ছোড়বার জন্যে আমার হাতের আঙুল তখন আবার ঘোড়ার উপরে গিয়ে পড়েছিল, কিন্তু মনুষ্য কণ্ঠের সেই আর্তনাদ শুনে আমি এমন হতভম্ব হয়ে গেলুম যে আর বন্দুক ছুঁড়তে পারলুম না। মানুষই হোক আর জানোয়ারই হোক, সেই জীবটা আবার মাটির ওপরে পড়ে চতুষ্পদ জন্তুর মতোই বেগে দৌড়ে অদৃশ্য হয়ে গেল ডান দিকের জঙ্গলটার মধ্যে। ইতিমধ্যে কানের কাছে বন্দুকের আওয়াজ শুনে বিনোদলালের ঘুম ভেঙে গিয়েছিল, তার উপরে আবার মানুষের আর্তনাদে একেবারে স্তম্ভিত হয়ে গেল সে। প্রায় এক মিনিট কাল আমরা দুজনে স্তব্ধ হয়ে বসে রইলুম। তারপর বিনোদ জিজ্ঞাসা করলে, ব্যাপার কি কুমার, বন্দুক ছুড়লে কেন? মানুষই বা আর্তনাদ করলে কেন? জানোয়ার ভেবে তুমি কি মানুষ খুন করলে নাকি? আমি বললুম, আপাতত তোমার কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারবো না, তবে চতুষ্পদ জন্তুর মতো একটা কিছু দেখেছিলুম নিশ্চয়ই, নইলে খামোখা বন্দুক ছুড়তে যাব কেন? কিন্তু বন্দুক ছোড়বার ঠিক পরেই একটা মানুষের আর্তনাদের সঙ্গে সঙ্গেই মূর্তিটা দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠল। তারপর সে পালিয়ে গেল আবার চতুষ্পদ জন্তুর মতোই চার পায়ে ভর দিয়ে। তুমি নিশ্চয়ই তন্দ্রায় আচ্ছন্ন চোখে রজ্জুতে সর্পভ্রম করেছ। চতুষ্পদ জানোয়ার কখনো মানুষের ভাষায় চিৎকার করে না, আর মানুষও কখনো চতুষ্পদ জন্তুর মতো চার পায়ে ভর দিয়ে ছুটে পালায় না। আমি বললুম, বেশ তাহলে গাছ থেকে নেমে পড়ো, যে জীবটাকে দেখেছি নিশ্চয় সে আমার গুলিতে জখম হয়েছে, জঙ্গলের ভিতর থেকে তাকে খুঁজে বার করা খুব কঠিন হবে না। সমস্ত বনভূমি তখন সমুজ্জ্বল হয়ে উঠেছিল জ্যোতির্ময়ী উষার শান্ত আশীর্বাদে। আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে উঠেছে পাখির প্রভাতী সঙ্গীতে। মাথার উপরে আকাশ পথ দিয়ে আঁকে আঁকে উড়ে যাচ্ছে বালি হাঁস, বনমুরগি এবং অন্যান্য পাখি। চোখের সামনে নেই আর অন্ধকার বা আবছায়ার বাধা। মাটিতে নেমে আমরা দুজনে বন্দুক প্রস্তুত রেখে অগ্রসর হলুম। জঙ্গলে যেখানে গিয়ে জীবটা অদৃশ্য হয়েছিল সেখানে উপস্থিত হয়ে দেখলুম মাটির ওপরে রয়েছে টাটকা রক্তের দাগ। সেই রক্তের দাগ ধরে আমরা এগিয়ে চললুম। জঙ্গলের ভেতর দিয়ে বেশ খানিকটা এগোবার পর আমরা গিয়ে পড়লুম ফর্সা জায়গায়। সেই খোলা জমির ওপরে গাছপালা নেই, মাঝে মাঝে আছে কেবল ঝোপঝাপ বা ছোট ছোট আগাছার জঙ্গল। তারপর দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের সীমা হারা নীল জলের বিস্তার। রক্তের চিহ্ন চলে গিয়েছে সমুদ্রের দিকে। বিনোদলাল বললে, কুমার, যে জীবটাকে তুমি আহত করেছ নিশ্চয়ই সেটা জানোয়ার নয়। এখানে রক্তের দাগের সঙ্গে যে পায়ের চিহ্নগুলো দেখা যাচ্ছে এগুলো মানুষের পায়ের ছাপ না হয়ে যায় না? বিনোদলাল ভুল বলেনি, সত্যি এগুলো মানুষের পায়ের দাগই বটে। বিনোদের কথার কোনো জবাব না দিয়ে পায়ের চিহ্ন অনুসরণ করে আমি দৌড়তে আরম্ভ করলুম। খানিকটা অগ্রসর হবার পরেই হঠাৎ দেখতে পেলুম একখানা নৌকা তট ছেড়ে সমুদ্রের ভেতর দিয়ে ভেসে যাচ্ছে, এবং সেটা চালনা করছে একটি মাত্র মানুষ। আচম্বিতে সমুদ্রের দিক থেকে ভেসে এলো একটা বিশ্রী অট্টহাসি। তোমরা শুনলে বিশ্বাস করবে না, কিন্তু সেই অদ্ভুত অট্টহাসির মধ্যে আমি পেলুম যেন একসঙ্গে মানুষের কণ্ঠস্বর এবং বাঘের হুঙ্কার। খালি চোখে নৌকাবাহী মূর্তিটাকে ভালো করে দেখা যাচ্ছিল না। আমার সঙ্গে ছিল দূরবীন, তাড়াহুড়ি সেটা বার করে চোখের সামনে ধরলুম। যা দেখলুম তা কেবল আশ্চর্য নয়, উদ্ভট বটে। নৌকার ভেতরে বসে আছে একটা সম্পূর্ণ নগ্ন মনুষ্য মূর্তি, কিন্তু তার গায়ের রং অনেকটা চিতা বাঘের মতো, হলদের ওপর গোল গোল কালো ছাপ। কোনো কথা না বলে দূরবীনটা বিনোদলালের হাতে দিলুম। সেও মূর্তিটাকে দেখে প্রথমটা চমকে উঠল, তারপর দূরবীন নামিয়ে আমার দিকে ফিরে বললে, কুমার, আমার কি সন্দেহ হচ্ছে জানো? ও লোকটা বোধহয় নিজের দেহের উপরে তুলি বুলিয়ে চিতাবাঘের রং ফলিয়েছে। কিন্তু কেন? কেন আর, ও লোকটা বোধহয় ছদ্মবেশে এখানকার সকলকে ভয় দেখাতে চায়। তাহলে তুমি ওকে মানুষ বলে মনে করো? নিশ্চয়ই, রং ছাড়া ওর দেহের সমস্তটাই প্রমাণ দিচ্ছে যে ও হচ্ছে মানুষ। আর মানুষ ছাড়া অন্য কোনো জীবকে কখনো তুমি কি নৌকো চালাতে দেখেছো? কিন্তু তুমি কি একথাও কখনো শুনেছ যে মানুষ কখনো নরখাদক বাঘের মতো কাঁচা মাংস খাবার জন্য গোহত্যা আর নরহত্যা করেছে? ও মূর্তিটা আবার ইংরেজি ভাষায় কথা কয়, অথচ ও যেভাবে অট্টহাসি হাসলে তার ভেতরেও পাওয়া গেল হিংস্র বাঘের গর্জন। কোনো মানুষ ওরকম গর্জন করতে পারে একথা আমি বিশ্বাস করতে পারি না। আসলে কথা কি জানো বিনোদলাল, এ এক অদ্ভুত প্রহেলিকা, নইলে সচক্ষে যা দেখছি সকর্ণে যা শুনছি তাও সত্যি বলে ভাবতে পারছি না কেন। বিমল, এই হচ্ছে আমার কাহিনী। এই সঙ্গে এটুকু আমি বলে রাখি, এই ঘটনার পরে আরও দুদিন আমি চট্টগ্রামে ছিলাম, কিন্তু ও অঞ্চলে আর কোনো নৌশ উপদ্রবের কথা আমরা শুনতে পাইনি। কুমারের কাহিনী শেষ হওয়ার পর সকলে খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। বিমলের কপালের চামড়া কুঞ্চিত হয়ে উঠল, তার মুখে ফুটল গভীর চিন্তার লক্ষণ। সর্বপ্রথমে কথা কইল জয়ন্ত। সে ধীরে ধীরে বলল, নেকড়ে বাঘ বা ভালুকেরা যে মাঝে মাঝে মানুষের শিশু ধরে নিয়ে গিয়ে হত্যা না করে পালন করে, এর কয়েকটি বিশ্বাসযোগ্য নজির আছে। কুমারবাবু যে কাহিনী শোনালেন তাও কি সেই রকম কোনো ব্যাপার হতে পারে না? হয়তো কোনো মানুষ শিশু বয়স থেকে চিতাবাঘিনীর বাসায় পালিত হয়েছিল, তাই সেও পেয়েছে বাঘের স্বভাব, জীবজন্তুর কাঁচা মাংস না হলে তার চলে না। বিমল বলল, চিতা আর ভাল্লুকের বাসায় পালিত মানুষের কাহিনী যে সত্যি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই শ্রেণীর মানুষের স্বভাব জন্তুর মতো হয় বটে, কিন্তু তাদের সম্বন্ধে আরও কতগুলি কথা জানা গিয়েছে। প্রথমত, প্রত্যেক ক্ষেত্রেই দেখা গিয়েছে তারা 15-20 বছরের বেশি বাঁচে না, অনেকে তারও আগে মারা যায়। দ্বিতীয়ত, জঙ্গল থেকে মানুষের আশ্রয় এসে তারা মানুষের ভাষায় 2-4টের বেশি কথা বলতে শেখে না। তৃতীয়ত, নেকড়ে বা ভাল্লুকের দ্বারা পালিত মানুষের গায়ের রং নেকড়ে বা ভাল্লুকের মতো হয় না। কিন্তু কুমারের কাহিনীতে আমরা যে মানুষটির কথা শুনলুম তা হচ্ছে সম্পূর্ণ স্বতন্ত্র। আহত বলে সে পরিষ্কার ইংরেজি ভাষায় আর্তনাদ করে। এই ভাষা সে কোথায় কার কাছে শিখলে? ভারতবর্ষের কোথাও চিতাবাঘের দ্বারা পালিত মানুষ সাহেবের আশ্রয়ে এসে ইংরেজি ভাষা শিখলে সে কথা আজ দেশে দেশে বিখ্যাত হয়ে উঠত। কিন্তু এমন কোনো চিতা মানুষের কাহিনী কোনোদিনই আমাদের কানে ওঠেনি। তারপর কুমার বলছে তার গায়ের রং নাকি চিতাবাঘের মতো। চিতার বাসায় পালিত হলেও সে হচ্ছে মানুষ, সুতরাং প্রকৃতি বন্য হলেও তার গায়ের রং কখনো চিতার মতো হতে পারে না। তার উপরে সে নাকি শিকার করে মানুষ ও জন্তুর কাঁচা মাংস খায়। জন্তুর দ্বারা পালিত যে মনুষ্য শিশু লোকালয়ে ফিরে এসেছে তাদেরও এরকম স্বভাবের কথা শোনা যায়নি। যদি তর্কের অনুরোধে ধরে নেওয়া যায় যে এই চিতা মানুষটা বরাবর বনে থেকে নরখাদক বাঘের মতোই হিংস্র হয়ে উঠেছে, তাহলেও সেখানে প্রশ্ন উঠবে। তবে সে ইংরেজি ভাষা শিখলে কার কাছ থেকে? আর লোকালয়ে না এসেও সে নৌকো চালনা করবার ক্ষমতা অর্জন করলে কেমন করে? না জয়ন্তবাবু, এই ঘটনার ভিতরে আছে গভীরতর রহস্য। মানিক বলল, কিন্তু সে রহস্যের চাবিকাঠি যখন আমাদের কাছে দেই তখন ও কথা দিয়ে আর মাথা ঘামিয়ে আপাতত কোনো লাভ হবে না। তার চেয়ে বরং এখন উচিত হচ্ছে কুমারবাবুর প্রসাদে যে বন্য রামপক্ষীগুলি আত্মদান করবার জন্য আমাদের দ্বারস্থ হয়েছে সকলে মিলে তাদের পরিদর্শন করে আসা। কুমার উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, বেশ তো চলুন না, আসুন জয়ন্তবাবু, এসো বিমল চলো। আপাতত মুরগি দেখবার ইচ্ছে আমার নেই, তোমরা যাও। জয়ন্ত ও মানিককে নিয়ে কুমার ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। মিনিট 15 পরে তারা যখন আবার ফিরে এলো তখন দেখল বিমল একখানা বই হাতে নিয়ে চুপ করে বসে আছে। মানিক শুধল, ওখানে কি বই বিমল? বিমল বললে, এখানে এইচ জি ওয়েলসের বই, তুমিও পড়েছ। এর নাম হচ্ছে দ্য আইল্যান্ড অফ ডক্টর মোরে। মনে আছে এই বইখানা নিয়ে আমরা দুজনে মিলে অনেক জল্পনা কল্পনা করেছিলাম? কুমারের দুই চক্ষু বিস্ফারিত হয়ে উঠল। অল্পক্ষণ নীরব থেকে সে বলল, বিমল, তুমি কি বলতে চাও? না না, তা একেবারেই অসম্ভব। বিমল মুখ টিপে হাসতে হাসতে বললে, কি অসম্ভব কুমার? ডাক্তার মোরের দ্বীপের সঙ্গে নিশ্চয়ই চাটগাঁয়ের ওই আশ্চর্য মানুষটার কোনো সম্পর্ক নেই। কেন? প্রশান্ত মহাসাগরের দক্ষিণ আমেরিকার পাশে কোথায় সেই ডাক্তার মোরের আজব দ্বীপ, আর কোথায় এই ভারতবর্ষের চট্টগ্রাম? ও দ্বীপের কোনো জীব কেমন করে এখানে এসে হাজির হবে? এটা কি অসম্ভব নয়? কুমার, তোমার প্রশ্নের উত্তর না দিয়ে আমিও তোমাকে একটা প্রশ্ন করতে চাই। ওখান থেকে কোনো জীবের ভারতবর্ষে আসাটা কি ডাক্তার মোরের দ্বীপের চেয়েও বেশি অসম্ভব? তুমি কি বলতে চাও বিমল? বিমল বললে, আচ্ছা, ভূপর্যটক ফিলিপ সাহেবের কথা মনে আছে তোমার? কুমার বলল, ফিলিপ, যার সঙ্গে আমরা দক্ষিণ আমেরিকার ইকুয়াডর রাজ্যে সূর্যনগরীর গুপ্তধন দেখতে গিয়েছিলাম, নিশ্চয়ই তার কথা কি এত শিগগিরই ভুলতে পারি? বিমল বলল, হ্যাঁ, আমি সেই ফিলিপ সাহেবের কথাই বলছি। এটাও তুমি বলনি বোধহয়। মিস্টার ফিলিপ তার ভূপর্যটনের গল্প বলতে বলতে কত দেশের বিচিত্র সব রহস্যের কথা শুনিয়েছিলেন। তারই মুখে ডাক্তার মোরের দ্বীপের কথা আমি প্রথম শুনি। প্রশান্ত মহাসাগরের ঠিক যেখানে সেই দ্বীপটি আছে, মিস্টার ফিলিপ একখানা নকশা এঁকে তাও আমাকে দেখিয়ে দিয়েছিলেন। আমরা যদি একখানা জাহাজ ভাড়া করে সমুদ্রপথে বেরিয়ে পড়ি, তাহলে সেই নকশা অনুসারে অনায়াসেই মোরের দ্বীপে গিয়ে হাজির হতে পারব। জয়ন্ত বলল, কিন্তু বিমলবাবু, কুমারবাবুর মুখে যে অদ্ভুত মানুষটার গল্প শুনে আপনি এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছেন, আমিও সেই মানুষটার সঙ্গে সুদূর প্রশান্ত মহাসাগরের কোনো অদ্ভুত দ্বীপের কিছুমাত্র সম্পর্ক আবিষ্কার করতে পারছি না। আমারও প্রশ্ন হচ্ছে, একখানা ছোট্ট বোটে চড়ে অত দূর থেকে সমুদ্রে পাড়ি দিয়ে কেউ কি ভারতবর্ষে এসে উঠতে পারে? বিমল ধীরে ধীরে বলল, জয়ন্তবাবু, মাঝে মাঝে আপনি কি খবরের কাগজে পড়েননি যে ছোট ছোট তুচ্ছ নৌকোয় চড়ে একাধিক সাহেব সমুদ্রপথে পৃথিবী ভ্রমণ করেছেন? মাঝে মাঝে একথাও শোনা যায়, চীনা ও জাপানিরা এরকম ছোট নৌকোয় চেপে অত বড় প্রশান্ত মহাসাগর পার হয়ে আমেরিকা পর্যন্ত গিয়ে পড়েছে। কিন্তু এখানে ওই নৌকোর কথা না তুললেও চলে, কারণ কুমারের দেখা ওই অদ্ভুত জীবটা যে নৌকোয় চড়েই ভারতবর্ষে এসে পড়েছে তার কোনো নিশ্চিত প্রমাণ নেই। হয়তো সে অন্য কোনো উপায়ে এখানে এসে হাজির হয়েছে, তারপর যেভাবেই হোক একখানা নৌকো সংগ্রহ করেছে। সেই উপায়টা যে কি তা নিয়ে আপাতত আমাদের মাথা ঘামাবার দরকার নেই। আর ওই জীবটা যে মোরের দ্বীপেরই বাসিন্দা তাও আমি জোর করে বলতে চাই না, কিন্তু কুমারের মুখে দ্বীপটার বর্ণনা শুনে আমার মনে প্রথমেই অনেকদিন পরে জেগে উঠেছে ডাক্তার মোরের দ্বীপের কাহিনী। বহুকাল থেকেই আমার বাসনা ছিল আমরাও একবার ওই দ্বীপে গিয়ে দেখে আসবো ভূপর্যটক ফিলিপ সাহেবের আর এইচ.জি. ওয়েলসের কথা সত্যি কিনা। যদি আমরা সেখানে গিয়ে হাজির হতে পারি, তাহলে চট্টগ্রামের এই আজব জীবটার সঙ্গে কেন যে আমি ওই দ্বীপটার সম্পর্ক নিয়ে এত মাথা ঘামাচ্ছি সে কথা আপনাদের কাছে খুলে বলব। মানিক বলল, বিমলবাবু, ডাক্তার মোরোর দ্বীপের রহস্য তো আমরা কোনোদিনই শুনিনি, আপনি দু চার কথায় খুলে বলবেন কি? এইচ.জি. ওয়েলসের বইখানা এগিয়ে দিয়ে বিমল বলল, আমার মুখে কিছুই শোনবার দরকার নেই, এই বইখানা নিয়ে যান, এর পাতাগুলির ওপরে চোখ বোলালেই সব কথা জানতে পারবেন। কিন্তু তার আগে বলুন দেখি, আমি আর কুমার যদি সেই দ্বীপের দিকে যাত্রা করি, তাহলে এই অ্যাডভেঞ্চারে আপনারাও কি যোগ দিতে রাজি হবেন? জয়ন্ত ও মানিক সমস্বরে বলে উঠল, নিশ্চয়ই। কুমার বলল, বিমলের অনুমান ফিলিপ সাহেবের গল্প আর এইচ.জি. ওয়েলসের রচনা সত্য না হলেও আমি কিছুমাত্র দুঃখিত হব না। জীবনে বড়ই ঘটনার অভাব হয়েছে, কলকাতা শহরটাকে মনে হচ্ছে ছোট খাঁচার মতো। এখানে আর বেশি দিন আবদ্ধ হয়ে থাকলে বেত রোগীর মতো শয্যাগত হয়ে পড়ব। অন্য কোনো ঘটনা ঘটুক বা নাই ঘটুক, অন্তত বঙ্গোপসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ছুটোছুটি করে আসা যাবে তো? আমার পক্ষে তাও হবে একটা বিপুল মুক্তির মতো। বিমল বলল, কিন্তু সাবধান, রামহরি যেন আপাতত গুনাক করে মোরের দ্বীপের কথা না জানতে পারে, তাহলে সে এখান থেকে কিছুতেই নড়তে রাজি হবে না। কিন্তু আমাদের রন্ধনশালার হর্তাকর্তা সে, তাকে সঙ্গে না রাখলে কি চলে? কি বলো কুমার? কুমার বলল, সে কথা আর বলতে, যখনই একলা বিদেশে গিয়েছি রামহরি শ্রীহস্তের রান্না খেতে না পেয়ে রীতিমতো রোগা হয়ে পড়েছি। বিমল হঠাৎ চাপা গলায় বলল, সিঁড়িতে পায়ের শব্দ শুনে বুঝছি ঘরের ভেতরে এখনই সুন্দরবাবুর আবির্ভাব হবে। দলে ভারী হওয়ার জন্য তাকেও ভুলিয়ে ভালিয়ে সঙ্গে নিয়ে যেতে চাই। তাকেও আসল রহস্যের কথা বলবার দরকার নেই। ব্যস্তভাবে ঘরের ভেতরে প্রবেশ করলেন সুন্দরবাবু। কুমারের দিকে তাকিয়ে উৎসাহিত কণ্ঠে বলে উঠলেন, এই যে কুমারবাবু, আমার বনমুরগিদের খবর কি? হ্যাঁ, নিশ্চয় তাদের চাটগায় ফেলে আসেননি? কুমার হাসতে হাসতে বললে, না, আপাতত তারা বাস করছে এই বাড়িতেই। পেটের ওপরে ডান হাত বুলোতে বুলোতে একগাল হেসে সুন্দরবাবু বললেন, চমৎকার চমৎকার। বিমল কুমার গেল রহস্য সন্ধানে প্রশান্ত সাগরের আগ্নেয় দুর্দ্বীপে, সঙ্গে তাদের চলে মানিক জয়ন্তরা, সুন্দরবাবু চলে ভয়ে ভয়ে পাটিপে। দিকে দিকে ধেল কত অদ্ভুত প্রাণী, আগ্নেয় দ্বীপ জুড়ে রহস্য কানে কানে, রোমাঞ্চ কাঁধে নিয়ে পাঁচজন হেঁটে চলে, যুগে যুগে ফেরে তারা রহস্য সন্ধানে। বিমল কুমার গেল রহস্য সন্ধানে প্রশান্ত সাগরের আগ্নেয় দুর্দ্বীপে, সঙ্গে তাদের চলে মানিক জয়ন্তরা, সুন্দরবাবু চলে ভয়ে ভয়ে পাটিপে। সিন্ধুর মুখে বিন্দুর মতো অনেক দূরে দেখা গেল ছোট্ট একটি দ্বীপ। বলা বাহুল্য, ভারতবর্ষ থেকে আমরা জাহাজে উঠেছি এবং জাহাজ এখন এসে পড়েছে প্রশান্ত মহাসাগরের ভেতরে, এবং এখন যেখান দিয়ে অগ্রসর হচ্ছে তার একদিকে আছে ওই ছোট্ট দ্বীপটি, আর অন্যদিকে আছে দক্ষিণ আমেরিকার তটভূমি। এখানটা সাধারণ জাহাজ চলাচলের পথ নয়, আর সেই কারণেই ভাড়া করে একখানি নিজস্ব জাহাজ নিয়ে আমাদের এখানে আসতে হয়েছে। ভূপর্যটক ফিলিপ সাহেবের কাছ থেকে পাওয়া চার্টের ওপরে একবার চোখ বুলিয়ে নিয়ে তারপর আবার দ্বীপের দিকে দৃষ্টিপাত করে বিমল উৎফুল্ল কণ্ঠে বলল, ওই তো, ওইটাই যে ডাক্তার মোড়ের দ্বীপ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই ছোট্ট জায়গাটুকুর ভেতরে কোনো বৃহৎ রহস্য লুকিয়ে থাকতে পারে। দূর থেকে দ্বীপটিকে দেখলে মোটেই সে সন্দেহ হয় না। হঠাৎ পেছন থেকে সুন্দরবাবুর কণ্ঠে শোনা গেল, আপনার এই কথার অর্থ কি বিমলবাবু? বিমল তাড়াতাড়ি চাটখানা মুড়ে ফেলে দিয়ে দাঁড়িয়ে বলল, এই যে সুন্দরবাবু, আপনি যে কখন চুপি চুপি পেছনে এসে দাঁড়িয়েছেন আমরা কিছুই টের পাইনি। সুন্দরবাবু বিরক্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, টের পাননি বলেই তো পেছন থেকে আমি আপনাদের সব কথা শুনতে পেয়েছি। কি কি শুনেছেন সুন্দরবাবু? আরে শুধু শুনেছি নাকি, হ্যাঁ, আসল ব্যাপারটা বুঝতে পেরে গেছি। কি বুঝেছেন সুন্দরবাবু? সাগর ভ্রমণে বেরোবেন, স্বাস্থ্যের উন্নতি হবে, এমনই সব আরো নানান লোভ দেখিয়ে আপনারা আমাকে কলকাতা থেকে এখানে টেনে এনেছেন। তারপর অকুল পাথারে ভেসে রোজ আপনাদের হাব ভাব ব্যবহার দেখে আমার সন্দেহ হয়েছিল যে আপনাদের এই সাগর যাত্রার পেছনে কোনো গভীর রহস্য আছে। মাঝে মাঝে সেই সন্দেহ আপনাদের কাছে প্রকাশও করেছিলুম, কিন্তু আমার কথা আপনারা হেসেই উড়িয়ে দিয়েছিলেন। আরে মশাই, গোয়েন্দাগিরি করে আমি চুল পাকিয়ে ফেললুম, আর আমার সন্দেহকে আপনারা হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন? তা পারবেন কেন? তবে ফাঁদে যখন পা দিয়ে ফেলেছি ফল ভুক্ত করতেই হবে। কাজে মুখে কিছু আর বলিনি, কিন্তু আজ বুঝতে পেরেছি কলকাতা থেকেই আপনাদের লক্ষ্য ছিল ওই অজানা দ্বীপটার ওপরে। মানিক মুখে কপট ভয়ের ভাব ফুটিয়ে তুলে বলল, বলেন কি সুন্দরবাবু, কোথায় কলকাতা আর কোথায় এই ছোট্ট দ্বীপটা? মাঝখানে আছে প্রায় 11,500 মাইল ব্যাপী জলপথ। আমাদের লক্ষ্য করবার শক্তি কি এতই অসাধারণ যে কলকাতায় বসেই এই দ্বীপটা আমরা চোখে দেখতে পেয়েছি? না সুন্দরবাবু, আপনার এই অত্যুক্তির অত্যাচার আমরা আর সহ্য করতে রাজি নই। সুন্দরবাবু ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আরে তোমার ঠাট্টা থামাও তো মানিক, অসময়ে সব ঠাট্টা ভালো লাগে না। আমার বিরুদ্ধে একটা মস্ত ষড়যন্ত্র হয়েছে, নইলে তোমরা যে বিশেষ দ্বীপটাতেই আসতে চাও এ কথা আগে আমাকে বলনি কেন? বললে কি করতেন? করতুম আর কি, তোমাদের সঙ্গে আসতুম না। কেন আসতেন না? এর আগে বোকার মতো তোমাদের পাল্লায় পড়ে যতবারই দেশের বাইরে এসেছি ততবারই পড়েছি সব সাংঘাতিক বিপদে। তবুও তো বেশিরভাগ বিপদের ধাক্কা কোনো রকমে সামলাতে পেরেছি ওই ভারতবর্ষের মাটিতেই ছিলুম বলে। কিন্তু এবার তো তোমাদের সঙ্গে এসে পড়েছি এমন এক জায়গায় যেখানে মা বাপ বলতে কেউ থাকবে না, চারিদিকে কেবল থই থই করছে জল, আর তার মাঝখানে একরত্তি একটা সর্ষের মতো রয়েছে ওই বাজে দ্বীপটা। আয় রে, আর কি আমি দেশে ফিরতে পারবো? কুমার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, সুন্দরবাবু একটা ছোট্ট দ্বীপ দেখে এতটা ভড়কে যাচ্ছেন কেন? সুন্দরবাবু আরো রেগে উঠে বললেন, ভড়কে যাব না কিরকম? হ্যাঁ বলেন কি মশাই, আপনাদের কি আমি চিনি না নাকি? আমি কি জানি না পৃথিবী আনাচে কানাচে যেখানে অপেক্ষা করে আছে মারাত্মক সব বিপদ আপদ, একটু খবর পেলেই সেই সব জায়গায় আপনারা ছুটে যান বদ্ধ পাগলের মতো। আপনারা যে এই বিশেষ দ্বীপটাতে সমুদ্রের হাওয়া ভক্ষণ করতে আসেননি এটুকু বুঝতে পারবো না এমন কচি খোকা আমি নই, বুঝলেন? আপনাদের ধাপ্পায় ভোলবার কথাও আমার নয়। কিন্তু কি জানেন কুমারবাবু, মুনিরও মতিভ্রম হয়, আমারও মতিভ্রম হয়েছিল এই আর কি। নইলে কি আপনাদের সঙ্গে আবার দেশের বাইরে পা বাড়াতুম? কখনো না। এমন সময় রাম হরি সেখানে দাঁড়ালো, সকলকার মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে বললে, কি হয়েছে সুন্দরবাবু, আপনি এত খাপ্পা হয়ে উঠেছেন কেন? সুন্দরবাবু বললেন, খাপ্পা না হয়ে উপায় কি রাম হরি? এই বাবুগুলো ধাপ্পা দিয়ে আমাদের দুজনকে এখানে কেন টেনে এনেছেন জানো? কেন সুন্দরবাবু? আমরা জবাই হব বলে। রামহরি দুই চক্ষু ছানা বরার মতো করে অবাক হয়ে তাকিয়ে রইল। সুন্দরবাবু বললেন, এরা সাত সমুদ্র ১৩ নদী পার হয়ে এতদূর এসেছে কেন জানো? ওই এক ফোঁটা দ্বীপে গিয়ে নামবে বলে। রামহরি ফিরে দ্বীপটার দিকে তাকিয়ে বলল, বাবুরা কি ওই দ্বীপে গিয়ে নামবে নাকি? হ্যাঁ ওটা কি দ্বীপ? ভগবান জানেন, দ্বীপটার যা চেহারা দেখছি পৃথিবীর কোনো মানুষই বোধহয় ওর নাম কখনো শোনেনি। ওই দ্বীপে কি আছে? ওখানে নিশ্চয়ই আছে মূর্তিমান বিভীষিকার দল, তা নইলে এমন ডাহা ডানপিটে ছোকরার দল এত দূর কখনো ছুটে আসে? দ্বীপটাকে তো দেখেই আমার গায়ে কাঁটা দিচ্ছে, ঘাড়ে ভূত না চাপলে অমন দ্বীপে কেউ বেড়াতে আসে না। রামহরি সায় দিয়ে বললে, তাজা বলেছেন, এই বাবুগুলির প্রত্যেকের ঘাড়ে এসে পেয়াসে এক একটা কইরে ভূত। সুন্দরবাবু বললেন, কিন্তু আমাদের ঘাড়ে তো ভূত নেই, আমরা কেন এদের সঙ্গে বেঘরে ছোটাছুটি করে মরি? হ্যাঁ রামহরি দার্শনিকের মতো গম্ভীরভাবে বলল, সঙ্গদোষে সবই হয় সুন্দরবাবু, সঙ্গদোষে সবই হয়। সুন্দরবাবু অল্পক্ষণ চুপ করে থেকে বললেন, দেখো রামহরি, এসে যখন পড়েছি তখন তার উপায় নেই, কিন্তু আমার একটা কথা সর্বদাই মনে রেখো, যেন এই দলে মানুষের মতো মানুষ বলতে কেবল আছি আমি আর তুমি, আমরা ওদের দলে কিন্তু কোনোদিনই যোগ দেব না। ভবিষ্যতে আমরা যা করব নিজেদের মধ্যে পরামর্শ করেই করব, ওদের কারুর পরামর্শ কিন্তু আমরা শুনব না। চলো চুপি চুপি তোমাকে গোটা কয়েকটা কথা বলতে চাই। বিমলের দিকে একবার উত্তপ্ত দৃষ্টিতে তাকিয়ে রামহরির হাত ধরে প্রস্থান করলেন সুন্দরবাবু। জাহাজ তখন দ্বীপের খুব কাছে এসে পড়েছে, এখান থেকে দ্বীপের সবটা দেখা যাচ্ছে না বটে, কিন্তু তার আয়তন ৭-৮ বর্গ মাইলের বেশি হবে না। এ অঞ্চলে অধিকাংশ দ্বীপেরই উৎপত্তি আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে, এই দ্বীপটির উৎপত্তির মূলেও সেই কারণই অনুমান করা যায়। দ্বীপের একদিকে রয়েছে নতোন্নত মুক্ত ভূমি, বাকি সবখানেই দেখা যাচ্ছে ঘন সবুজ রঙের ছবি, লতা গুল্ম পাতায় ঢাকা গাছেদের দল, সবচেয়ে বেশি চোখে পড়ে তাল জাতীয় এক রকমের গাছ, একদিকে সমুদ্রের নীল জলের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে খুব উঁচু ও সুদীর্ঘ কালো পাথুরে পাড়, তার উপরে এক টানা চলে গিয়েছে বড় বড় ঝোপের পর ঝোপ, সেখানকার নিবিড় শ্যামলতার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছিল প্রভাত সূর্যের সোনালি জলের ঢেউ। বিমলের দৃষ্টি হঠাৎ চমকে উঠল, একদিকে আঙুল নির্দেশ করে এসে বলল, দেখুন জয়ন্তবাবু দেখুন। সকলে সবিস্ময়ে দেখল, ঝোপগুলোর তলায় সরাসরি বসে কতগুলো নিশ্চল পাথরের মূর্তি, কিন্তু সেগুলো যে জীবন্ত মূর্তি তাও বেশ বোঝা যাচ্ছে। স্পষ্ট করে দেখা না গেলেও তাদের মানুষ বলেই মনে হয়, কিন্তু প্রত্যেক মূর্তির গায়ের ওপরেই দেখা যাচ্ছে নানান রকম রঙের খেলা, হলদে কালো সাদা লালচে প্রভৃতি। কুমার বললে, বিমল, ওরা যদি মানুষ হয় তাহলে ওদের গায়ের রং ওরকম কেন? ওরা কি গায়ের রঙের সঙ্গে মিলানো কোনো রঙিন পোশাক পরে আছে? বিমল বললে, কিছুই তো বলতে পারছি না। ডক্টর মোরের দ্বীপে যে এরকম রঙিন পোশাক পরা মানুষ আছে এ খবর তো আমিও পাইনি। জাহাজের সাইরেন হঠাৎ তীব্র স্বরে বেজে উঠে আকাশ বাতাস চারদিক যেন বিদীর্ণ করে দিল। সঙ্গে সঙ্গে ঝোপগুলোর সম্মুখ থেকে প্রত্যেক মূর্তি এক এক লাফ মেরে অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত বললে, ওগুলো নিশ্চয়ই মানুষের মূর্তি নয়। বিমল বললে, কেন, মানুষ কখনো বসে বসেই অত উঁচু লাফ মেরে ঝোপের ভেতরে গিয়ে পড়তে পারে? বিমল কোনো উত্তর দিল না, কিন্তু সুন্দরবাবু টনক নড়ল। দুই চক্ষু বিস্ফারিত করে তিনি মত প্রকাশ করলেন, ওগুলো মানুষ নয়। মানিক বললে, আপনি কি বলতে চান সুন্দরবাবু? দুই ভুরু সংকুচিত করে সুন্দরবাবু বললেন, আমার কথার অর্থ হচ্ছে তুমি একটি পাজির পা ঝাড়া। রাম হরি ও রাম হরি, শুনেছ? যা ভেবেছি ঠিক তাই, আমরা এসেছি একটা ভুতুরে দ্বীপে। জাহাজ আর অগ্রসর হতে পারল না, সেইখানেই নোঙর ফেলল। বিমলের আদেশে খালাসিরা দ্বীপে যাবার জন্য বোট নামাবার আয়োজনে নিযুক্ত হল। রামহরির কানে কানে সুন্দরবাবু বললেন, আমাদের দুজনের কি উচিত যেন রামহরি? ওই দ্বীপে না উঠে এই জাহাজের ভেতরেই বাস করা। রামহরি মাথা নাড়তে নাড়তে বলল, না তা হয় না বাবু মশাই। খোকাবাবু জমালয়ে যেতে চাইলেও আমাকেও তার সঙ্গে সঙ্গেই যেতে হবে। সুন্দরবাবু এমন একটা মুখভঙ্গি করলেন যার দ্বারা বোঝা গেল রামহরির উত্তর শুনে তিনি মোটেই প্রীত হননি। একদিকে অরণ্য ও ছোট ছোট পাহাড়ের শিখর, একদিকে একটি ছোট্ট নদী এবং আর দুই দিকে 15-16 হাত প্রবাল প্রাচীর, তারই মাঝখানে ফেলা হয়েছে কয়েকটা তাঁবু। জয়ন্ত বলল, বিমলবাবু আপনি চমৎকার স্থান নির্বাচন করেছেন। ওই দুদিকে প্রবাল প্রাচীর আছে বলে শত্রু আসবার ভয় নেই, কেবল ওই বন আর নদীর দিকে সাবধানে দৃষ্টি রাখলেই আমরা নিরাপদে থাকতে পারব। হঠাৎ সুন্দরবাবু একটা সুউচ্চ লম্ফ ত্যাগ করে বলে উঠলেন, বাপরে এ তো ভূমিকম্প হচ্ছে। বিমল সহজ স্বরেই বলল, ভয় নেই সুন্দরবাবু, ভয় নেই, এখানে পায়ের তলায় মাঝে মাঝে মাটি এমনি কাঁপবে। সুন্দরবাবু ভ্রুকুঞ্চিত করে বললেন, বটে, এখানকার মাটির এমন বেয়ারা স্বভাবের কারণটা কি শুনি? এটা সাধারণ দ্বীপ নয়, এখানে সমুদ্রের তলায় যে আগ্নেয় পর্বত আছে এই দ্বীপটিকে তারই চূড়া বলে বর্ণনা করা যায়। আমি আর কুমার দ্বীপের খানিকটা পরিদর্শন করে এসেছি, চারদিকেই দেখেছি পাথরের গায়ে রয়েছে গর্তের পর গর্ত। সেই সব গর্ত আর কিছুই নয়, আগ্নেয় পর্বতের ধোঁয়া বেরোবার পথ। ওই যে ওই দেখুন, খানিক দূরে একটা ধোঁয়ার রেখা দেখতে পাচ্ছেন? ওখানেও গর্তের ভেতর দিয়ে বেরিয়ে আসছে আগ্নেয় পর্বতেরই ধোঁয়া। সুন্দরবাবু সভয়ে বললেন, বিমলবাবু আপনি তো আমার আক্কেল গুরুম করে দিলেন দেখছি। হ্যাঁ, পায়ের তলায় ভূমিকম্প আর এই আগ্নেয়গিরি নিয়ে মানুষ কখনো বাস করতে পারে নাকি? হ্যাঁ, কোন দিন তো দাও দাও করে আগুন জ্বলে উঠবে, আর আমাদের দেহের বদলে এখানে পড়ে থাকবে খালি ওই কয়েক মুঠো ছাই। বিমল বলল, অতটা দুর্ভাবনা দরকার নেই। এইচ জি ওয়েলস সাহেবের গল্পের নায়ক এই দ্বীপে এসেছিল 1887 খ্রিস্টাব্দে। তারও 10-15 বছর আগে যে এই দ্বীপটার অস্তিত্ব ছিল এমন প্রমাণও পাওয়া গিয়েছে। এতদিনের মধ্যেও আগ্নেয়গিরি যখন উৎপাত করেনি, তখন আরও গোটা কয়েক দিন আমরা বোধহয় নিরাপদেই কাটিয়ে দিতে পারব। বিমলদের সঙ্গে এসেছিল 12 জন গুর্খা। তারা সকলেই আগে ফৌজে কাজ করত। বিমল তাদের ডেকে হুকুম দিল যে দুদিকে প্রবাল প্রাচীর নেই সেইখানে সর্বদাই বন্দুক নিয়ে পাহারা দিতে। তারপর ফিরে বলল, আমাদের সবাইকে কিন্তু এখানে সর্বদাই সশস্ত্র হয়ে থাকতে হবে, কারণ কোনো দিক দিয়ে কখন শত্রুর আবির্ভাব হবে কিছুই বলা যায় না। কুমার, আমাদের মেশিন গান দুটো তুমি বাইরে এনে বসিয়ে রাখো। এইসব আয়োজন দেখে সুন্দরবাবুর উদ্বেগ ও অশান্তি ক্রমেই বেড়ে উঠতে লাগল। কিন্তু বিমল, কুমার, মানিক ও জয়ন্তর কাছ থেকে তিনি কোনো সান্ত্বনাই খুঁজে পেলেন না। তাদের কাছে গেলেই তিনি পান শুধু ভীষণ সব সম্ভাবনার ইঙ্গিত। শেষটা রীতিমতো মুষড়ে পড়ে তিনি ঢুকলেন গিয়ে রামহরির তাঁবুর ভেতরে। রামহরি রান্নায় ব্যস্ত ছিল। তার রন্ধনের বিচিত্র আয়োজন দেখে সুন্দরবাবুর অশান্ত মনটা অনেকটা প্রশান্ত হয়ে উঠল। আরেকটি প্রাণীও সেই তাঁবু রান্নাঘরের আশেপাশে উঁকি ঝুঁকি মারছিল। সে হচ্ছে বাঘা। তার নাসারন্ধ্রে প্রবেশ করেছে মাংসের সুগন্ধ। সেই রাত্রে চন্দ্রহীন অন্ধকার রাত যেন কান পেতে শ্রবণ করছে বিশাল সাগরের উচ্ছ্বসিত তরঙ্গ কোলাহল। আচম্বিতে মানুষের আর্তনাদের পর আর্তনাদে চারিদিক হয়ে উঠল ধ্বনিত প্রতিধ্বনিত। সঙ্গে সঙ্গে বারবার শোনা গেল রিভলভারের শব্দ। তারপরেই জাগল কুকুরের ক্রুদ্ধ চিৎকার। বিমল, কুমার, জয়ন্ত ও মানিক সকলেই ব্যস্তভাবে তাঁবুর ভেতর থেকে বেরিয়ে এলো। কুমার উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই যে সুন্দরবাবুর গলা, বাঘাও চাচাচ্ছে, সুন্দরবাবু ক্রমাগত রিভলভার ছুড়ছেন, ব্যাপার কি? সকলে দ্রুত পদে সুন্দরবাবুর তাঁবুর ভেতরে ঢুকে টর্চের আলো ফেলে দেখলে তাঁবুর এক কোণে আড়ষ্ঠ হয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন সুন্দরবাবু। তার মুখ চোখ আতঙ্কগ্রস্ত। বিমল জিজ্ঞাসা করল, এ কি হয়েছে সুন্দরবাবু, আপনার এমন অবস্থা কেন? প্রথমটা সুন্দরবাবু কোনো কথাই উচ্চারণ করতে পারলেন না। তারপর কাঁপা কাঁপা গলায় কেবলমাত্র বললেন, অনুমান বিছে। অনুমান বিছে? হ্যাঁ, অনুমান বিছেই বলো আর ওই বিছে হনুমানই বলো, আমি দেখেছি একটা অসম্ভব জীবকে, ওরে বাবারে। মানিক বলল, জয়ন্ত, ভয়ে মনে হয় সুন্দরবাবুর মাথার কলই বিগড়ে গেছে, যা বলছেন তার কোনো মানেই হয় না। ভয় আর তো সুন্দরবাবু এইবারে হলেন রীতিমতো ক্রুদ্ধ, চেঁচিয়ে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ বাপু, আমার তো মাথার কল বিগড়ে গেছে, কিন্তু এখানে আজ থাকলে তোমার দেহের ওপরে মাথাটাই বজায় থাকতো কিনা যথেষ্ট সন্দেহ। আমি যা দেখেছি কেউ কোনোদিনও তা দুঃস্বপ্নেও দেখেনি। ওরে বাপ রে বাপ, আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠছে। ওরে বাপরে, ভাগ্যে এই রিভলভারটা ছিল, না হলে আজ কি হতো কিছুই বলা যায় না। বিমল বলল, আচ্ছা আচ্ছা, শান্ত হন সুন্দরবাবু, ভালো করে বুঝিয়ে বলুন তো আপনি কি দেখেছেন। সুন্দরবাবু ধপাস করে বিছানার উপর বসে পড়ে আগে খুব খানিকক্ষণ হাঁপিয়ে নিলেন, তারপর কতকটা প্রকৃতিস্থ হয়ে বললেন, সব কথাই বলবো বটে, কিন্তু সকলের কাছে আগেই একটা অনুরোধ করে রাখছি, আমি সচক্ষে সত্যই যা দেখেছি তাছাড়া আর কিছুই বলবো না। আমি ভুলও দেখিনি, তাই অত্যুক্তিও করবো না, কিন্তু আপনারা দয়া করে আমার কথায় বিশ্বাস করবেন। খাওয়া দাওয়ার পর সকলের সঙ্গে খানিক গল্প গুজব করে আমি তো নিজের তাঁবুতে এসে শুয়ে পড়লুম, আর খানিক পরেই ঘুমের ঘোরে জড়িয়ে এলো চোখের পাতা। কতক্ষণ ঘুমিয়েছিলুম তা ঠিক জানি না, কিন্তু হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। জেগে উঠেই মনে হলো তাঁবুর ভেতরে আমি আর একলা নেই। প্রথমেই নাকে এলো কেমন একটা পোটকা গন্ধ, তারপরে শুনলুম মাটির উপরে খস খস করে শব্দ হচ্ছে। আস্তে আস্তে বিছানার ওপরে উঠে বসলুম। ভাগ্যিস ঘুমোবার সময় আলো নিভিয়ে দিইনি। তাবুর এক কোণে জ্বলছিল হ্যারিকেনের লণ্ঠনটা। সেই আলোতে দেখলুম বেশ একটা মোটা সাপের মতো জীব আমার খাটের তলায় গিয়ে ঢুকছে। বাইরে বেরিয়ে আছে কেবল তার ল্যাজের দিকটা। ভালো করে দেখে বুঝলুম সেটা সাপ নয়, তার গায়ের রং তেঁতুলে পিছের মতো, আর দেহের গড়নও প্রায় সেই রকমই। লম্বায় তার দেহটা কতখানি তা বুঝতে পারলুম না বটে, কিন্তু চওড়ায় তার দেহটা 7-8 ইঞ্চির কম হবে না। এত বড় বিছের কথা তো আমি জীবনে কোনোদিনও শুনিনি। এ যদি কামড়ায় তাহলে আমার অবস্থাটা কীরকম হবে তা অনুমান করেই তাড়াতাড়ি বালিশের তলা থেকে ওই রিভলভারটা বের করে নিল। বিছেটা বোধ হয় টের পেয়েছিল যে আমি জেগে উঠেছি। অমনি সাত করে তার দেহের সবটাই ঢুকে গেল খাটের তলায়। আমি তো মহা ফাঁপড়ে পড়ে বিছানায় উবু হয়ে বসে ভীষণ ভয়ে ঘেমে উঠতে লাগলো। তারপর অত্যন্ত আচমকা একটা ভয়ানক উদ্ভট জীব খাটের তলা থেকে বাইরে এসে পড়ল। সেটাকে দেখে তো আমার চক্ষু স্থির মশাই। বিমলবাবু, আপনি কি কল্পনা করতে পারেন প্রায় 6 ফুট লম্বা ও 7-8 ইঞ্চি চওড়া বৃশ্চিকের দেহের সঙ্গে সংলগ্ন হয়ে আছে একখানা মস্ত হনুমানের মুখ? কল্পনা তো করতেই পারবেন না, হয়তো আমার কথা বিশ্বাসও করবেন না, কিন্তু আমি কিছু মাত্র ভুল দেখিনি। বলেন তো আমি ঈশ্বরের নামে শপথ করতে পারি? গোখ্র সাপেরা ফোনা তুলে যেমন মাটির ওপর থেকে খানিকটা উঁচু হয়ে ওঠে, এই কিম্ভূত কিমাকার আশ্চর্য জীবটা ঠিক সেইভাবে উঁচু হয়ে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে রইল। তারপর তাক মুখ খিচিয়ে সে গর্জন করে উঠতেই আমি রিভলভারের ঘোড়া টিপে দিলুম। পর মুহূর্তেই জীবটা মাটির ওপরে আছাড় খেয়ে পড়ল, আর তার ল্যাজের ঘা লেগে হ্যারিকেনের লণ্ঠনটা ভেঙে একেবারে নিভে গেল। তাবুর ভেতরে ঘোর অন্ধকার। হঠাৎ আমার খাটের উপরে সশব্দে কি একটা যেন এসে পড়ল। আমিও সঙ্গে সঙ্গে তড়াক করে খাট থেকে লাফিয়ে পড়ে উপর ঝুঁকে রিভলভার ছুটতে লাগলুম। আর তারপরেই আপনাদের আবির্ভাব। এখন তো দেখছি সেই আশ্চর্য জীবটার তাবুর ভেতরে নেই। কিন্তু বলুন আপনারা, যেটাকে আমি এই মাত্র দেখেছি সেটা কি জীব হতে পারে? দেখুন, আপনারা হয়তো বলবেন যে ঘুমিয়ে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখে ভয়ে আমি জেগে উঠেছি, কিন্তু স্বপ্ন নয় মশাই, এ স্বপ্ন নয়। আমার রিভলভারের গুলি খেয়ে জীবটা আহত হয়েছিল। ওই যে মাটির দিকে তাকিয়ে দেখুন, এখনো তার রক্তের দাগ ওখানে রয়েছে। জয়ন্ত হেঁট হয়ে রক্তের দাগগুলো পরীক্ষা করতে করতে বলল, হ্যাঁ সুন্দর বাবু, আপনার কথায় আমি বিশ্বাস করেছি। একটা কোনো জীব যে আপনার রিভলভারের গুলিতে আহত হয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি যেরকম বললেন জীবটাকে কি ঠিক সেই রকম দেখতে? সুন্দরবাবু বললেন, একেবারে অবিকল। এখনো তো আমার চোখের সামনে তার মূর্তিটা যেন ঝলঝল করছে। ওরে বাবারে, যতদিন বাঁচবো তার চেহারা কোনোদিনও ভুলবো না। কুমার বলল, জীবতত্ত্বে হনুমানের মতো মুখ আর বৃশ্চিকের মতো দেহধারী প্রাণীর কথা কোনো দিন পাওয়া যায়নি। কোনো জীবতত্ত্ববিদই এরকম উদ্ভট জীবের অস্তিত্ব স্বীকার করবেন না। সুন্দরবাবু বললেন, ওই জীবতত্ত্বের পণ্ডিতরা আমার কথা শুনে কি বলবেন তা নিয়ে আমি ওইসব মাথা ঘামাতে চাই না। আমার বিশ্বাস, আর যাকে দেখেছি জীবরাজ্যের কেউ সে নয়। বলেইছি তো এটা হবে ভূতরাদ্বীপ। ভূতেরা কত রকমের দেহ ধারণ করতে পারে তা কি কেউ জানে? হ্যাঁ, বিমল ধীরে ধীরে বলল, ডক্টর মোড়ের দ্বীপে যে এরকম জীব পাওয়া যায় এজি ওয়েলস তার উল্লেখ করেনি, কিন্তু তার কিতাবে এ সম্বন্ধে দু একটা ইঙ্গিত আছে বটে। জয়ন্ত বলল, কিরকম ইঙ্গিত? পরে তা বলবো, আপাতত আমাদের প্রথম কর্তব্য হচ্ছে এই দ্বীপটা ভালো করে পরিদর্শন করা। এখানকার জঙ্গলের ভেতরে গেলে আর পাহাড়ের ওপরে উঠলে নিশ্চয়ই বহু রহস্যের সন্ধান পাওয়া যাবে। কাল সকালেই আমরা এখানকার জঙ্গলের দিকে যাত্রা করব। সুন্দরবাবু চমকে উঠে বললেন, আমরা মানে? আমি কোনোদিন ওই জঙ্গলের ভেতরে গিয়ে ভূতের হাতে প্রাণ খোয়াতে রাজি নই। হ্যাঁ, এখানকার একটিমাত্র জীবের যে নমুনা দেখলুম আমার পক্ষে তাই যথেষ্ট। হ্যাঁ, তা যথেষ্ট না বেশি? ওই জঙ্গলের ভেতরে নানা রকম রূপ ধারণ করে আরো যারা বিরাজ করছেন আমি দূর থেকে তাদের প্রায় প্রণাম করছি। ওরে বাবা! সকালবেলায় চায়ের আসরে বিমলের কাছে গিয়ে রামহরি মিনতি করে বলল, খোকাবাবু খোকাবাবু, তোমার পায়ে পড়ি খোকাবাবু, ও জঙ্গলের ভেতরে তোমাদের আর গিয়ে কোনো কাজ নেই, তোমার আমি পায়ে পড়ি খোকাবাবু। বিমল মুখ টিপে হেসে বললে, ছি রামহরি, তুমি যত বুড়ো হচ্ছ ততই ভীরু হয়ে উঠছ। রামহরি বললে, হ্যাঁ খোকাবাবু, আমি ভয় পাচ্ছি বটে, কিন্তু তুমি কি জানো না আমার ভয় হয় কেবল তোমারই জন্যে। ওই জঙ্গলটার লক্ষণ ভালো নয়, ওদিকে তাকালেই আমার বুক চমকে ওঠে, মনে হয় যত রাজ্যের বিপদ ওখানে যেন ওত পেতে বসে আছে। তুমি কি লক্ষ্য করনি খোকাবাবু, এখানে একটা পাখিরও গান শোনা যায় না। বিমল বললে, এইখানে চারদিকে কেবল জল আর জল, এই বিশাল সমুদ্র পার হয়ে কোনো গানের পাখি এত দূরে উড়ে আসতে পারে না, কিন্তু ওই পাহাড়টার দিকে তাকিয়ে দেখো, ওখানে বসে রয়েছে কত সামুদ্রিক পাখি, ওরা গান গায় না বটে কিন্তু চিৎকার করে যথেষ্ট। রামহরি বললে, এসব পাখি গান গাইতে পারে না, তারা হচ্ছে গিয়ে অলক্ষণে, যেমন পেঁচা আর বাদুর, তাদের দেখলেই মনে ওঠে বিপদ আপদের কথা। তা পাখি থাক আর না থাক, তুমি ওই জঙ্গলের ভেতরে যেও নেকো। বিমল মাথা নেড়ে বললে, তা হয় না রামহরি, আমরা যে রহস্যের খোঁজে এত দূর এসেছি তাকে পাওয়া যাবে হয়তো ওই জঙ্গলের মধ্যেই, এই দ্বীপটা খুবই ছোট, ঘুরে আসতে আমাদের বেশি সময় লাগবে না, সুন্দরবাবুকে নিয়ে তুমি এখানেই থাকো, ফিরে এসে তোমাদের হাতের রান্না খাবো, ছজন গোর্খা এখানে পাহাড়ে রইল, বাকি ছজন যাবে আমাদের সঙ্গে। কিরে বাঘা, তুইও এখানে থাকবি না আমাদের সঙ্গে যাবি? কিন্তু বাঘা তাদের সঙ্গে যাবার জন্য প্রস্তুত, সে ল্যাজ নাড়তে নাড়তে বিমলের পায়ের কাছে ছুটে এসে বলল। তারপর বিমল, কুমার, জয়ন্ত ও মানিক যখন পথে বেরিয়ে পড়ল, তখন বাঘা ছুটতে লাগলো সকলের আগে আগে। তাদের চলে মানিক, জয়ন্তরা, সুন্দর বাবু চলে ভয়ে ভয়ে পাটিপে। ছোট্ট একটা নদী নাচতে নাচতে ছুটে চলেছে, দুই তট কল সঙ্গীতে পূর্ণ করে, মাঝে মাঝে তার জলরেখা হারিয়ে গিয়েছে বড় বড় ঝোপের তলায়। দিকে দিকে ঢেল কত অদ্ভুত প্রাণী, আগ্নেয় দ্বীপ জুড়ে রহস্য কানে কানে, রোমাঞ্চ কাঁধে নিয়ে পাঁচজন হেঁটে চলে, যুগে যুগে ফেরে তারা রহস্য সন্ধান। তারপর আরম্ভ হলো চড়াই, লতা পাতা ও তৃণগুল্মে অলঙ্কৃত ভূমি ক্রমেই উঠে গিয়েছে ওপর দিকে, এখানে ওখানে দেখা যাচ্ছে ছোট ছোট শৈলখণ্ড, এক জায়গায় রয়েছে উষ্ণ প্রস্রবণ, তার জল বেরিয়ে আসছে আগ্নেয় পাহাড়ের তপ্ত বুকের ভেতর থেকে। বিমল কুমার গেল রহস্য সন্ধানে, প্রশান্ত সাগরের আগ্নেয় দুরুদ্বীপে, সঙ্গে তাদের চলে মানিক, জয়ন্তরা, সুন্দর বাবু চলে ভয়ে ভয়ে পাটিপে। চড়াই যেখানে শেষ হয়েছে সেইখানে গিয়ে দাঁড়িয়ে দেখা গেল দ্বীপের অনেকটা অংশ চোখের সামনে পড়ে রয়েছে রিলিফ ম্যাপের মতো, নদী, পাহাড়, উপত্যকা, মাঠ, অরণ্য, শ্যামলতার পরেই দেখা যাচ্ছে সীমাহীন মহাসাগরের নির্মল নীলিমা, এছাড়া আর কিছুই নজরে পড়ে না। এখানে যে জীবজন্তু বাস করে কোথাও তার চিহ্ন নেই। বিমল বললে, সূর্যের আলোয় চারদিক ঝকঝক করছে বটে, কিন্তু সামনের ওই অরণ্যটাকে দেখে মনে হচ্ছে সূর্যকর ওর ভেতরে প্রবেশ করতে পারে না, আমার মনে হচ্ছে এই দ্বীপের বাসিন্দারা সূর্যকে ভয় করে, ওই অরণ্যের অন্ধকারের ভেতরে গেলে হয়তো আমরা তাদের আবিষ্কার করতে পারব, কিন্তু সাবধান, বন্দুককে প্রস্তুত রেখে আমাদের ওই বনের ভেতর গিয়ে ঢুকতে হবে। চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে সকলে আবার অগ্রসর হলো ধীরে ধীরে, নিচের দিকে ছোট বড় পাথর, ঝোপঝাপ ও আগাছার জঙ্গল এবং মাথার ওপরে লতার ঘন জালে বাঁধা মস্ত মস্ত গাছের শ্যামল পত্র ছত্র, বাতাসের হিল্লোলে শোনা যাচ্ছে অশ্রান্ত তরু মর্মরের ভাষা, দেখতে দেখতে দিনের আলো যেন ঝিমিয়ে পড়ল, বনের ভেতরে চারিদিকে নেমে এলো সন্ধ্যার আবছায়া, সেই আলো আধারি মাখা অরণ্যের অন্তঃপুর তখন হয়ে উঠল রীতিমতো রহস্যময়। তারা বনের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে বটে, কিন্তু এ হচ্ছে পার্বত্য প্রদেশের অরণ্য। এখানে বনের এক একটা অংশ হঠাৎ নেমে গিয়েছে নিচের দিকে। নিচের দিক থেকে শোনা যাচ্ছে কাদের কণ্ঠস্বর। সেগুলো যে মানুষের কণ্ঠস্বর তাতেও সন্দেহ নেই, কিন্তু পৃথিবীর সাধারণ মানুষ যেরকম স্বরে কথা কয় এটা ঠিক তেমন নয়। তার চেয়েও বিস্ময়কর হচ্ছে আর একটা ব্যাপার, এই অদ্ভুত দ্বীপের গভীর জঙ্গলে বসে কারা পরস্পরের সঙ্গে কথাবার্তা কইছে ইংরেজি ভাষায়। যে কথাগুলো শোনা গেল বাংলা ভাষায় তর্জমা করলে তা দাঁড়ায় এই রকম। একজন বললে, চার পায়ে চলবো না, এক হচ্ছে আইন, আমরা কি মানুষ নই। কয়েকটা কণ্ঠ সমস্বরে বললে, আমরা মানুষ। প্রথম কণ্ঠ বললে, মাছ মাংস খাবো না, এই হচ্ছে আইন, আমরা কি মানুষ নই। উত্তরে সমস্বরে শোনা গেল, আমরা মানুষ। আবার প্রথম কণ্ঠ বললে, মানুষদের দেখলে তারা করবো না, এই হচ্ছে আইন, আমরা কি মানুষ নই। সমস্বরে শোনা গেল, আমরা মানুষ। তারা ইংরেজি ভাষায় কথা কইছে বটে, কিন্তু তাদের কণ্ঠস্বরে একটা অত্যন্ত অস্বাভাবিকতা এবং উচ্চারণে ছিল অদ্ভুত এক জড়তা। কৌতূহলী বিমল মাটির ওপরে শুয়ে পড়ে বুকে হেঁটে পাহাড়ের ধারে গিয়ে নিচের দিকে মুখ বাড়িয়ে সাবধানে দেখতে লাগল। অন্য সকলেও তার দৃষ্টান্ত অনুসরণ করল। নিচের দিকে রয়েছে একটা খাদের মতো অপরিসর জায়গা, দুই দিকে জঙ্গলাকীর্ণ পাহাড় নিয়ে সংকীর্ণ একটা উপত্যকার মতো সেই খাদটা খানিক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। এর থেকে ওধারের পাহাড় পর্যন্ত আচ্ছন্ন করে ওপর দিকে রয়েছে এমন লতাপাতার জাল যে নিচের খাদের ভেতরে সূর্যরশ্মির একটা টুকরো পর্যন্ত প্রবেশ করছে না। ছায়ামাখা ময়লা আলোয় খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্টভাবে দেখা গেল সেখানে দাঁড়িয়ে রয়েছে কয়েকটা মানুষের মূর্তি। খানিকক্ষণ ভালো করে লক্ষ্য করবার পর বোঝা গেল সেগুলো মানুষের মূর্তি হলেও তাদের দেহগুলোকে অমানসিক বললেও অন্যায় হবে না। প্রত্যেক মূর্তিরই দেহের উপর অংশ যেমন বড়, পায়ের দিক তার তুলনায় তেমনই ছোট। তাদের মধ্যে যে মূর্তিটা সবচেয়ে বৃহৎ তাকে দেখলে বন মানুষ বা গরিলা ছাড়া আর কোনো জীবকেই মনে পড়ে না, অথচ তাকে গরিলা বলাও চলে না, কারণ তার দেহ খুব বেশি রোমশ নয় এবং তার মুখেও মাখানো রয়েছে প্রায় মানুষের মতো ভাব। অন্যান্য মূর্তিগুলো তেমনই উদ্ভট, প্রত্যেকটাকে দেখলেই কোনো না কোনো জন্তুর কথা স্মরণ হয়। একটা মূর্তিকে দেখতে তো প্রায় প্রকাণ্ড একটা শুকরের মতো, তার নাকের তলায় চিবুক ও ওষ্ঠাধরের কোনো চিহ্ন নেই বললেই চলে, অথচ সে দাঁড়িয়ে আছে মানুষের মতো দুই পায়ে ভর দিয়ে এবং তার দেহের সাধারণ গঠনের মধ্যে শুকরের চেয়ে মানুষের সাদৃশ্যই বেশি। তাদের দেহের অন্যান্য বিশেষত্বগুলো আধো অন্ধকারে ভালো করে বোঝা গেল না। একটা বড় গাছের ডালের ওপর থেকে নেমে এসেছিল কাছির মতো মোটা খুব লম্বা দুটো ঝুড়ি। গরিলার মতো দেখতে মানুষটা হঠাৎ দুই হাতে সেই দুটো ঝুড়ি ধরে ফেলে অনায়াসে মাটির ওপর থেকে খানিকটা ওপরে উঠে বারংবার দোল খেতে লাগলো মনের আনন্দে। তারপর সেইভাবেই শূন্যে দুলতে দুলতে ভাঙা হেঁড়ে গলায় বললে, আবার আমাদের প্রভুরা এসেছেন, এইবারে আমাদের শাস্তি পেতে হবে। নিচ থেকে অন্য মূর্তিগুলো সমস্বরে বলে উঠল, আবার আমাদের শাস্তি হবে। উমার হঠাৎ বিমলের গায়ে একটা ঠেলা মারল। বিমল সচমকে মুখ ফেরাতেই কুমার ইঙ্গিতে সামনের দিকটা দেখিয়ে দিল। যা দেখা গেল তা ভয়াবহ। খাদের ওপাশে পাহাড়ের ওপরে ছিল নানা জাতীয় গাছের তলায় একটানা ঝোপের সার। একটা ঝোপের ভেতর থেকে বাইরে বেরিয়ে আছে প্রকাণ্ড ও বিভৎস একখানা মুখ। সেটা যে কোন জীবের মুখ কিছুই বোঝবার উপায় নেই। সেই ভয়ঙ্কর মুখের গড়ন খানিকটা সিংহের, খানিকটা ভল্লুকের এবং খানিকটা গন্ডারের মুখের মতো। এই দ্বীপের বাইরে পৃথিবীর দৃষ্টি নিশ্চয়ই কোনোদিন এমন অভাবিত ও অপার্থিব জীবকে দর্শন করবার সুযোগ পায়নি। পণ্ডিতরা বলেন, প্রাগৈতিহাসিক যুগে আদিম পৃথিবীতে আশ্চর্যরূপে বিভৎস ও বিপুল বপু জীবরা নাকি বিচরণ করত। মাটি খুঁড়ে তাদের অনেকের কঙ্কাল আবিষ্কার করা হয়েছে এবং পণ্ডিতরা সেই সব কঙ্কাল দেখে তাদের চেহারা কতকটা অনুমান করে নিয়েছেন। এই দ্বীপে কি তাদেরই কোনো কোনো বংশধর আজও বিদ্যমান আছে? জন্তুটার দেহের অন্য কোনো অংশ দেখা যাচ্ছিল না, কিন্তু তার বিস্ফারিত দুই চক্ষুর ভেতর দিয়ে ঠিকরে বেরিয়ে আসছিল যেন ক্ষুধিত হিংসার আগুন। মানিক বন্দুকটা বাগিয়ে ধরে সেই মুখখানার ওপরে গুলি বৃষ্টি করবার উপক্রম করলে জয়ন্ত টপ করে তার হাত চেপে ধরে অস্ফুট স্বরে তিরস্কার করে বললে, ক্ষান্ত হও মানিক, করো কি? বন্দুকের শব্দ শুনে এখানকার সব জীব যদি আমাদের দিকে ছুটে আসে তাহলে আর কি আমরা আত্মরক্ষা করতে পারবো? হঠাৎ ঝোপের আড়ালে মিলিয়ে গেল সেই বেয়াড়া মুখখানা। বিমল উঠে দাঁড়িয়ে বললে, জীবটা যে ভয়ানক হিংস্র তাতে আর কোনোই সন্দেহ নেই। মাঝখানে এই খাদটা আছে বলে এতক্ষণও আমাদের আক্রমণ করতে পারেনি, এখন বোধ হয় অন্য দিক দিয়ে এদিকে আসবার জন্য চেষ্টা করবে। এখানে ওরকম আরো কত জীব আছে কে জানে, আপাতত বনের ভেতর থেকে বেরিয়ে পড়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। জয়ন্ত সায় দিয়ে বললে, আমারও তাই মত। এই অন্ধকার জঙ্গলের ভেতরে আমরা অত্যন্ত অসহায়, আমরা কাউকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আড়াল থেকে শত্রুরা নিশ্চয়ই আমাদের উপর নজর রেখেছে। এখানকার প্রত্যেক ঝোপে ঝোপেই বিপদ ওঁত পেতে আছে। আসুন আমরা আবার বেরিয়ে যাই। দ্বীপের অরণ্য থেকে সকলে যখন আবার নিজেদের তাঁবুর ভেতরে ফিরে এলো, তখন সর্বাগ্রে তাদের সম্ভাষণ করলেন সুন্দরবাবু। শুধলেন, তা জঙ্গলের ভেতরে আরো কতগুলো হনুমান বিছে দেখে এলে? মানিক বললে, আরে রেখে দিন আপনার হনুমান বিছে, আমরা যাদের দেখেছি তাদের দেখলেই আপনি হুম বলে অজ্ঞান হয়ে পড়তেন। হ্যাঁ, বিস্ময়ে দুই চোখ পাকিয়ে সুন্দরবাবু বললেন, বলো কি হে, হনুমান বিছের চেয়েও ভয়ানক কিছু থাকতে পারে নাকি? এ কথা আমি মোটে বিশ্বাস করি না। আমার কথায় যদি বিশ্বাস না করেন তবে নিজেই একবার জঙ্গলে গিয়ে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে আসুন না। সুন্দরবাবু তাচ্ছিল্যভাবে বললেন, যে জঙ্গলে হনুমান বিছে পাওয়া যায় সেখানে কোনো ভদ্রলোকেরই যাওয়া উচিত নয়। আরে বারবার কি হনুমান বিষের কথা বলছেন, আমরা একটা কি জানোয়ার দেখেছি জানেন? তাও তার সমস্ত দেহটা দেখতে পাইনি, দেখেছি কেবল তার মুখখানা। আপনি ছবির নৃসিংহ মূর্তি দেখেছেন তো? এই মূর্তি দেখলে নৃসিংহ ভয়ে পিঠটা না নিয়ে পারবে না। তুমি বড় বাজে কথা বলো মানিক, নৃসিংহ হচ্ছেন রূপকথার একটা অসম্ভব আর একটা আজগুবি মূর্তি, তার চেয়ে অপার্থিক কোনো জানোয়ার এই পৃথিবীতে থাকতে পারে নাকি? হ্যাঁ সুন্দরবাবু, কল্পনা করুন এমন একখানা মস্ত মুখ যার খানিকটা দেখতে সিংহের মতো, খানিকটা ভালুকের মতো, আবার খানিকটা গন্ডারের মতো। অর্থাৎ তাকে সিংহ বলা যায় না, ভালুকও বলা যায় না, আবার গন্ডারও বলা যাবে না। সুন্দরবাবু আতঙ্কে এতটা বিভ্রান্ত হয়ে পড়লেন যে তার মুখের ভেতর থেকে একটি টু শব্দও নির্গত হলো না। মানিক বলল, আমরা আরো কি সব আশ্চর্য মূর্তি দেখেছি শুনবেন? গরিলার মতো দেখতে মানুষ, শুয়োরের মতো দেখতে মানুষ, ষাঁড়ের মতো দেখতে মানুষ, আবার বাঘের মতো দেখতে মানুষ, শিয়ালের মতো দেখতে। সুন্দরবাবু তাড়াতাড়ি মানিককে বাধা দিয়ে হাত নেড়ে বলে উঠলেন, এই থামো বাপু থামো, তুমি কি বাঙালকে হাইকোর্ট দেখাতে চাও? হ্যাঁ তুমি কি আমাকে ডাহা হাদা গঙ্গারাম পেয়েছো? হ্যাঁ আরে গেল রে। বিমল বললে, না সুন্দরবাবু, মানিকবাবু সত্য কথাই বলছে। তবু সুন্দরবাবু বিশ্বাস করতে চাইলেন না। জয়ন্তকে জিজ্ঞাসা করলেন, দেখো জয়ন্ত, আমি বরাবরই দেখে আসছি তুমি আমাকে কোনোদিনও মিথ্যে ভয় দেখাবার চেষ্টা করনি, তা মানিক যা বলছে তা কি সত্যি? জয়ন্ত বলল, মানিক একটুও অত্যুক্তি করেনি, এরকম সব সৃষ্টি ছাড়া জীবকে আমরা সকলেই সচক্ষে দেখেছি। অত্যন্ত দমে গিয়ে সুন্দরবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, জয়ন্ত, বলছি এসব দেখার পরও তোমরা এখনো কি দ্বীপের ওপরে থাকতে চাও? হ্যাঁ, আমি কি আগেই তোমাদের সাবধান করে দিইনি যে এটা হচ্ছে ভুতুরে দ্বীপ? হ্যাঁ, দেশে আমার স্ত্রী পুত্র কন্যা আছে, মাস দুই পরে পেনশন নিয়ে পায়ের ওপরে পা দিয়ে বসে হাঁপ ছাড়বো মনে করছি, আর তোমরা কিনা আমাকে ধাক্কা দিয়ে অপঘাতে মারার জন্য এই ভয়ঙ্কর স্থানে টেনে নিয়ে এলে ভায়া, তোমাদের মনে কি একটু দয়া নেই ভাই? বিমল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য শান্ত কণ্ঠে বলল, ভাববেন না সুন্দরবাবু, আমরা বেঁচে থাকতে আপনার কোনো অনিষ্টই হবে না। সুন্দরবাবু আশ্বস্ত হলেন না, মুখ ভার করে বললেন, আপনি ভারী কথাই তো বললেন, আপনারা বেঁচে থাকলে আমার অনিষ্ট হবে না, কিন্তু এই সাংঘাতিক দ্বীপে এসেও আপনারা যে বেঁচে থাকবেন এমন আশা কি কেউ করতে পারে কি? হ্যাঁ, নানা বিপদের মুখে গিয়েও যখন আমরা মরিনি তখন এই ছোট্ট দ্বীপ থেকে নিশ্চয়ই জয়ন্ত দেহ নিয়েই ফিরে যাব, এমন বিশ্বাস আমাদের আছে। কিন্তু এখন সেসব কথা থাক, আপাতত আমাদের দেহ রয়েছে শ্রান্ত আর উদরের ক্ষুধাও হয়েছে অশান্ত। এখন আমাদের একমাত্র বন্ধু হচ্ছে রন্ধনশালার রাম হরি। চলুন সুন্দরবাবু, সেই দিকেই ধাবমান হওয়া যাক, বৈকালে চায়ের আসরে আপনাকে এই দ্বীপের রহস্য বুঝিয়ে বলব। সারাদিন সুন্দরবাবু তাঁবুর বাইরে একটি বারও পা বাড়াননি। বিকেলে বিমলদের চায়ের আসর বসল বাইরে খোলা জমির উপরে। সেখান থেকে বিমল ও জয়ন্ত বারংবার ডাকবার পরে তিনি অনিচ্ছা সত্ত্বেও আসরে যোগ দিলেন বটে, কিন্তু চা পান করতে করতে ত্রস্ত ও আতঙ্কগ্রস্ত চোখে ক্রমাগত দূরের পাহাড় ও অরণ্যের দিকে তাকিয়ে দেখতে থাকলেন। কিন্তু দূরের আলো ছায়া মাখা অরণ্য ও পাহাড়কে দেখাচ্ছিল তখন ছবির মতো সুন্দর। এদিকের ছোট নদীটিও যেন রূপলী আলোকলতার মতো পড়ে রয়েছে পৃথিবীর শ্যামল শয্যার উপর। চারিদিকেই দেখা যাচ্ছে পরম শান্তির মধুর ইঙ্গিত, কোথাও কোনো বিভীষিকার এতটুকু আঁচ পর্যন্ত নেই। চা পান করতে করতে বিমল বললে, সুন্দরবাবু, অনেকদিন আগে ঘটনাচক্রে বাধ্য হয়ে পেন্ড্রিক নামে এক সাহেব এই দ্বীপে এসে পড়েছিলেন। এখানে এসে তিনি যা দেখেছিলেন সে সমস্তই কাগজে কলমে লিখে রেখে গেছেন। সেই লেখাটি বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক এইচ জি ওয়েলস দি আইল্যান্ড অফ ডক্টর মোরে নামে একখানি পুস্তকে প্রকাশ করেছেন। আমি বরাবরই ওয়েলস সাহেবের রচনার ভক্ত, তাঁর ওই বইখানি পড়েই আমি সর্বপ্রথমে এই দ্বীপের কথা জানতে পারি। ডক্টর মোরে ছিলেন একজন বিচক্ষণ জীবতত্ত্ববিদ, কেবল তাই নয় সার্জারি বা শল্যবিদ্যায় তার হাত ছিল অসাধারণ। অনেক গবেষণার পর তিনি এই সিদ্ধান্তে এসে উপস্থিত হন যে বিভিন্ন জন্তুর জীবন্ত দেহের ওপরে অস্ত্রোপচার করে তাদের দেহগুলোকে মানুষের দেহের মতো করে তোলা যায়। সুন্দরবাবু বললেন, বেশ বোঝা যাচ্ছে ওই ডক্টর মোরে ছিলেন দস্তুর মতো উন্মাদগ্রস্ত ব্যক্তি। আরে, অপারেশন করে গাধাকে যদি মানুষ করে তোলা যেত তাহলে তো ভাবনাই ছিল না কোনো। হ্যাঁ, বিমল বললে, ব্যস্ত হবেন না সুন্দরবাবু, আগে আমার কথা শুনুন। ডক্টর মোরে কেন যে এরকম অভাবিত সিদ্ধান্তে এসে উপস্থিত হয়েছিলেন ওয়েলস সাহেবের কিতাবখানা পড়ে দেখলে আপনিও তা উপলব্ধি করতে পারবেন। ডক্টর মোরের সিদ্ধান্ত নিয়ে এখানে আমি আর কোনো বাক্যব্যয় করতে চাই না, তবে তিনি যে সত্য সত্যই গরিলা, বৃষ, চিতাবাঘ, নেকড়ে, হায়না, ভাল্লুক, শুয়োর, কুকুর প্রভৃতির দেহের ওপরে অস্ত্র চালনা করে তাদের আকার করে তুলেছিলেন যথাসম্ভব মানুষের মতোই, পেন্ড্রিক সাহেব সচক্ষে তা দেখে লিখে রেখে গিয়েছেন, আর তাঁর কথা যে কাল্পনিক নয় আমরাও আজ এই দ্বীপে এসে তার যথেষ্ট প্রমাণই পেয়েছি। দ্বীপে আমরা আজ যেসব মনুষ্যরূপধারী জন্তুগুলোকে দেখেছি সেগুলো হয় ডক্টর মোরের স্বহস্তের কীর্তি, নয় তারা হচ্ছে তারই সৃষ্ট জীবদের বংশধর। তাদের দেহই কেবল মানুষের মতো দেখতে নয়, তারা কথাও কয় মানুষের ভাষায়, ইংরেজিতে। সুন্দরবাবু বললেন, না, ডক্টর মোরে পাগল না হলেও শেষটায় আমাকেই দেখছি পাগল হতে হবে। আপনি কি বলতে চান বিমলবাবু যে অস্ত্রোপচার করে জন্তুকেও শেখানো যায় মানুষের ভাষা? হ্যাঁ, বিমল বললে, না, আমি সে কথা বলতে চাই না। ডক্টর মোরে নিজেই পেন্ডিক সাহেবকে বলেছিলেন এইসব জন্তুকে মানুষের আকার দিয়ে মানুষের ভাষা শিখিয়েছিলেন তিনি নিজেই। কেবল মানুষের ভাষা নয়, তিনি তাদের মানুষের আচার ব্যবহারও শেখাতে বলেননি। ওয়েলস সাহেবের কেতাবে এমন ইঙ্গিত আছে ডক্টর মোরে হিপনোটিজম বা সম্মোহন বিদ্যাও জানতেন। খুব সম্ভবত সেই সম্মোহন বিদ্যার প্রভাবই ওই মানুষ জন্তুগুলোর ওপরে কাজ করেছিল সবচেয়ে বেশি। মানুষ জন্তুগুলো ডক্টর মোরেকে ভয় করত জমের মতো, তাকে তারা প্রভু বলে মনে করত। ডক্টর মোরে তাদের বুঝিয়েছিলেন তোমরা হচ্ছে মানুষ, তোমরা চতুষ্পদ জন্তুর মতো চলাফেরা করো না, তোমরা কোনো মৎস্য মাংস ভক্ষণ করো না, মানুষ দেখলে তোমরা তাদের পেছনে তাড়া করে যেও না প্রভৃতি। এইসব নীতিবাক্য তিনি তাদের সর্বক্ষণ মুখস্থ করতে বলতেন। আজ আমরাও তাদের মুখস্থ করা নীতিবাক্য কতক কতক শুনে এসেছি। সুন্দরবাবুর বিস্ময় এমন মাত্রা ছাড়িয়ে উঠল যে মুখ ব্যদান করে তিনি নির্বাকভাবে বসে রইলেন মূর্তির মতো। বিমল বললে, কিন্তু ডক্টর মোরে খোদার ওপরে খোদাকারি করতে গিয়েছিলেন, তাই পরে প্রকৃতি নিতে চেয়েছে প্রতিশোধ। ওইসব গরিলা মানুষ, বাঘ মানুষ আর অন্যান্য জন্তু মানুষ দেখতে মানুষের মতো হলেও মানুষের প্রকৃতি তাদের ওপরে সমানভাবে কাজ করতে পারলে না। তাদের ভেতরে ক্রমেই বেশি করে আবার ধীরে ধীরে সজাগ হয়ে উঠতে লাগলো জানোয়ারের প্রকৃতি। তারপর জন্তু মানুষদের যেসব সন্তান হলো তাদের দেহ হয়ে উঠলো অনেকটা জন্তুর মতো দেখতেই। শিশু বয়সেই তারা বাপ মায়ের কাছ থেকে মানুষের ভাষা ও নীতি শিক্ষা করেছিল বটে, কিন্তু তাদের কাছে প্রকাশ পায় বিশেষ বিশেষ জন্তুর বিশেষ বিশেষ স্বভাব। আজ তাদের মাংস খেতে আপত্তি নেই, মানুষ দেখলে হিংস্র জন্তুর মতোই তারা করবে। আর মাঝে মাঝে দুই পায়ে ভর দিয়ে দাঁড়ালেও এখন তারা বিচরণ করবে চতুষ্পদ জন্তুর মতো। তাদের বংশধররা হয়তো জন্মাব্দি অবিকল জন্তুর দেহ নিয়েই জন্মগ্রহণ করবে, হয়তো মানুষের ভাষায় কথা কইবার শক্তি পর্যন্ত তাদের থাকবে না। সুন্দরবাবু বললেন, ধরলুম এই দ্বীপে বাস করে কতগুলো আজব জন্তু মানুষ, কিন্তু আমি যে হনুমান বিছেটাকে দেখেছি তার সঙ্গে তো কোনো মানুষের কি কোনো বিশেষ জন্তু চেহারার কিছুই মেলে না, সেটা এই দ্বীপে এলো কেমন করে? হ্যাঁ, এই তারপর ধরুন ওই আপনারা যে ওই কিম্ভূত কিমাকার ওই কি সিংহ ভল্লুক গন্ডারটাকে দেখেছেন, তাকেও তো তুচ্ছ করে উড়িয়ে দিতে পারি না। বিমল বললে, পেন্ডিক সাহেবের কাছে ডক্টর মোরে বলেছিলেন জন্তু মানুষের পর জন্তু মানুষ গড়তে গড়তে তার যখন একঘেয়ে লাগত তখন তিনি বৈচিত্র্যের জন্য একাধিক জন্তুর চেহারা মিলিয়ে মাঝে মাঝে সৃষ্টি ছাড়া সব জানোয়ার তৈরি করতেন। ওই হনুমান বিছে প্রভৃতি সেই সব জানোয়ারেরই নমুনা। সুন্দরবাবু বললেন, আপনার ওই পেন্ড্রিক সাহেব আর ওই ডক্টর মোরো জাহান্নামে গেলেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু উপস্থিত নিজেদের কথাও ভেবে দেখতে হবে তো নাকি? হ্যাঁ, ওই ওই নরদেহধারী জন্তুগুলো আর ওই জন্তুদেহধারী উলঙ্গ বিভীষিকাগুলো যদি আমাদেরকে আক্রমণ করে? হ্যাঁ, এর মধ্যে যদি যদির কিছু নেই, ওরা আমাদের আক্রমণ করবেই। সুন্দরবাবু চমকে উঠে বললেন, হ্যাঁ বলেন কি মশাই? হ্যাঁ, খুব সম্ভবত ওরা আজ রাত্রেই আমাদের আক্রমণ করবে। হ্যাঁ, কি করে জানলেন আপনি? ওরা আমাদের দেখেছে, ওদের মধ্যে যারা বেশি হিংস্র তারা নিশ্চয়ই আজ রাত্রে শান্তভাবে চুপ করে বাসায় বসে থাকবে না। কিন্তু আপনি কেবল রাত্রের কথাই তুলছেন কেন? হ্যাঁ, আমাদের আক্রমণ করার ইচ্ছে থাকলে তো ওরা দিনের বেলাতেও আসতে পারে তো। আচ্ছা, আপনি কি হিংস্র জন্তুদের স্বভাব জানেন না? দিনের বেলায় তাদের হিংস্র মন আধঘুমন্ত অবস্থায় থাকে, দিনের আলো নেববার সঙ্গে সঙ্গেই তাদের প্রকৃতির নিষ্ঠুরতা জাগ্রত হয়ে ওঠে ধীরে ধীরে, রাত্রি যত বাড়ে তাদের হিংস্র ভাবও তত বেশি হয়ে ওঠে। সেই সময় তারা বেরিয়ে পড়ে দলে দলে জীব শিকারে। আমার অনুমান সত্যি কিনা আজ রাত্রেই পাওয়া যাবে তার প্রমাণ। সুন্দরবাবু ভয়ার্ত স্বরে বললেন, মাফ করবেন মশাই, আমি ওসব প্রমাণ টমাণ কিছুই পেতে চাই না, আমি এই মুহূর্তে এই জাহাজে গিয়ে উঠতে চাই। বিমল সে কথা কানে না তুলে বলল, এই দ্বীপের সব জীবই যে হিংস্র আর হত্যাকারী আমি সে কথা মনে করি না। আমরা আজ সকর্ণে শুনেছি কতগুলো জীব এখনো নিজেদের মানুষ বলে গর্ব করে আর মনুষ্য ধর্ম পালন করবার জন্যে নীতিবাক্য মুখস্থ করে থাকে। এও শুনে এসেছি এখানে আমাদের আবির্ভাবে তারা ভয় পেয়েছে বটে, কিন্তু আমাদের মতো আসল মানুষকে তারা মনে করে প্রভুর মতোই। খুব সম্ভবত তারা আমাদের আক্রমণকারীদের দলে যোগ দিতে রাজি হবে না। সুন্দরবাবু বললেন, আরে যে জীবগুলো তাদের মতো বৈষ্ণব নয় আপনি সেই হতভাগাদের কথা ভাবছেন না কেন? হ্যাঁ, ওই হনুমান বিছে বা ওই কি যেন নাম বললেন ওই সিংহ ভল্লুক কন্ডারের দল, সে তারা যদি আমাদের এখানে এসে হানা দেয়? হ্যাঁ, বিমল হাসতে হাসতে বললে, আমরা যে সঙ্গে এতগুলো সেপাই, মেশিন গান আর বন্দুক রিভলভার এনেছি, সেসব কি খালি লোক দেখাবার জন্যে? কুমার, আর খানিক পরেই সন্ধ্যা নামবে, তুমি এখন থেকেই সেপাইদের প্রস্তুত হয়ে থাকতে বলে এসো। সকলেই যেন এক একটা ঝোপঝাপ বেছে নিয়ে ওই বন আর নদীর দিকে রাখে সতর্ক দৃষ্টি। মেশিন গানগুলো বাইরে যথাস্থানে এনে রাখবার ব্যবস্থা করো। আজকে আমরা রাত্রি যাপন করব কবির মতো চন্দ্র করজ্জ্বল মুক্ত আকাশের তলায়। কিন্তু এই অসাময়িক কবিত্বের জন্য সুন্দরবাবুর গা যেন জ্বলে গেল। একে তো যুদ্ধের আয়োজনের কথা শুনেই তার বুকের ভেতরে জেগেছে ঢিপ ঢিপ শব্দ, তার উপরে আবার এই কবিত্বের অত্যাচার, এতটা তার আর সহ্য হল না। তিনি তাড়াতাড়ি দোদুল্যমান ভুঁড়ি নিয়ে ছুটলেন সকলের নামে নালিশ করতে রামহরির কাছে। সুন্দরবাবুকে উদর পিশাচ উপাধি দিয়ে মানিক যখন তখন জ্বালাতন করত, কিন্তু এই দ্বীপের মাটিতে পা দিয়েই তার সেই সুবিখ্যাত জঠরাগ্নি ঘুমিয়ে পড়েছিল যেন একেবারেই। তার উপরে আজ আবার কতকগুলো দানব বা রাক্ষসের মতো জীবের সঙ্গে তাদের যুদ্ধ হতে পারে এই সম্ভাবনাটা তাকে এতটা কাহিল করে ফেলল যে মুখবিহ্বরে তিনি এক খণ্ড খাদ্যও নিক্ষেপ করতে পারলেন না। অভুক্ত অবস্থাতেই কেবল এক পেয়ালা কফি পান করে বিমলদের সঙ্গে তিনি গাত্রোত্থান করলেন। তাঁবুর বাইরে পদার্পণ করবার ইচ্ছে তার একটুও ছিল না, নিতান্ত চক্ষুলজ্জার খাতিরেই সকলের পেছনে পেছনে তিনি সুরসুর করে এগোতে লাগলেন, ঠিক যেন বলির পাঁঠার মতো। বিমল ভুল বলেনি, সত্যিই সেদিনকার রাত্রিটি ছিল কবিত্বময়। দূরে মহাসাগরের ভৈরব রাগের সঙ্গে কাছের নটিনী তটিনী জলবীণার তারে তারে বাজছিল অতি মৃদু একটি রাগিনীর গুঞ্জন। আকাশের তারা সভায় জেগেছিল সভাপতি চাঁদ, তাল জাতীয় গাছগুলি দুলে দুলে উঠছিল বাতাসের তালে তালে, সঙ্গে সঙ্গে তাদের মাথায় পাতায় পাতায় জ্যোৎস্না পড়িয়ে দিচ্ছিল ঝকমকে বিজলিহার। আরো দূরে স্তব্ধ পাহাড় ও নিথর বনভূমিকে দেখাচ্ছিল স্বপ্ন জগতের পরিপুরীর মতো। কিন্তু এই শান্তি সুষমা সুন্দরবাবুকে অভিভূত করতে পারল না। তার মতে ঝড়ের আগে প্রকৃতিও এমনই শান্ত ভাব ধারণ করে, যে কোনো মুহূর্তে এখানে কি কুরুক্ষেত্র কাণ্ড বাঁধবার সম্ভাবনা, তাই ভেবে ভেবেই তিনি হয়ে পড়লেন যারপণ্যায় কাতর। কিন্তু সেই কাতরতার ভেতরেও তিনি পৈতৃক প্রাণটি রক্ষা করবার সঠিক উপায় খোঁজবার জন্য এদিক ওদিক তীক্ষ্ণ দৃষ্টিপাত করতে ভুললেন না। এক জায়গায় দাঁড়িয়েছিল পরস্পরের দিকে হেলে পড়ে তিনটি তাল জাতীয় গাছ, তারই তলায় রয়েছে একটি নাতিবৃহৎ ঝোপ, এবং ঝোপের ভেতর থেকে মাথা চাগার দিয়ে উঠেছে এক মস্ত পাথর। সুন্দরবাবু বুঝলেন ও জায়গাটা তার পক্ষে হবে অনেকটাই নিরাপদ। বিমলের দিকে ফিরে তিনি বললেন, বিমলবাবু, বলছি ওই তিনটে গাছের তলায় বসে আমি যদি পাহারা দিই তাহলে আপনাদের কিছু আপত্তি আছে কি? হ্যাঁ, বিমল জায়গাটার ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে সুন্দরবাবুর মনোভাব বুঝে মুখ টিপে হেসে বললে, আপত্তি কিছু মাত্র না। মানিক বললে, কিন্তু সুন্দরবাবু একটু হুঁশিয়ার হয়ে ওখানে যাবেন। সুন্দরবাবু অগ্রসর হচ্ছিলেন, কিন্তু মানিকের কথা শুনে হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, হুঁশিয়ার হয়ে যাব কেন বলো দেখি? কে বলতে পারে, ওই ঝোপের তলায় আপনার হনুমান বিছের মতো কোনো বিদঘুটে জন্তু লুকিয়ে নেই? সুন্দরবাবু মানিকের কথা নিতান্ত অসঙ্গত মনে করতে পারলেন না। অত্যন্ত সন্দিগ্ধভাবে ঝোপটার দিকে একবার তাকিয়ে জয়ন্তর দিকে ফিরে বললেন, হ্যাঁ ভাই জয়ন্ত, বলছি তুমি কি আমার সঙ্গে একবার ওই ঝোপ পর্যন্ত এগিয়ে যাবে? হ্যাঁ, কেন সুন্দরবাবু? ভয়া হে, একজোড়া চোখের চেয়ে দুজোড়া চোখের দাম বেশি, তো দুজনে মিলে ঝোপটা একবার পরীক্ষা করে দেখবো নাকি? হ্যাঁ, ও ওখানে যাচ্ছে তাই কিছু ঘুপি মেরে আছে কিনা। জয়ন্ত হাসতে হাসতে সুন্দরবাবুর সঙ্গে অগ্রসর হয়ে সেই ঝোপ পর্যন্ত গেল। না, সেখানে সন্দেহজনক কিছুই আবিষ্কৃত হলো না। সুন্দরবাবু তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চার হাত পায়ে গুঁড়ি মেরে ঝোপের ভেতরে ঢুকে বললেন, কপালে আজ কি যে লেখা আছে কে জানে। রাত্রির মৌনব্রত ভাঙবার চেষ্টা করছিল প্রশান্ত মহাসাগরের অশান্ত জলকল্লোল। আকাশ সায়রে সাঁতার কেটে চাঁদ এগিয়ে এসেছে অনেকখানি, চারিদিকে পুলক ছড়িয়ে দিয়েছে স্বচ্ছ আলোক। এখানে ওখানে ছায়ার সঙ্গে লুকোচুরি খেলা খেলছে জ্যোৎস্না। মাঝে মাঝে ছোট নদীর ক্ষীণ রেখাটি দেখা যাচ্ছে গলানোনা হীরের মতো। প্রকৃতির ভেতরে আলোক উৎসব হচ্ছে বটে, কিন্তু জ্যোৎস্নাকেও হার মানিয়ে দেয় এমন একটা সুতীব্র ও সুদীর্ঘ আলোক আজ এখানে ঘোরাফেরা করছে এই ক্ষুদ্র দ্বীপের এধার থেকে ওধার পর্যন্ত। সেটা হচ্ছে জাহাজের শক্তিশালী সার্চ লাইট। অন্ধকারকে নির্বাসিত করবার জন্যে কুমারী আজ আলোর ব্যবস্থা করে এসেছে। আচম্বিতে এই চলন্ত আলোকরেখাটা স্তম্ভিত হয়ে গেল। সকলে সচকিত দৃষ্টিতে দেখল একটা ঢালু পাহাড়ে জমির ওপরে আবির্ভূত হলো অনেকগুলো মূর্তি। দল বেঁধে তারা নিচের দিকে নেমে আসতে লাগল। চোখে দূরবীন লাগিয়ে বিমল বললে, ওদের মানুষ বলেই মনে হচ্ছে, কিন্তু ওরা হাঁটছে চতুষ্পদ জন্তুর মতো। জয়ন্ত বললে, ওরা আসছে আমাদেরই দিকে। বিমল বলল, তা আসবেই তো, রাত্রি হয়েছে গভীর, জেগেছে ওদের নকল মানুষ দেহের মধ্যে বুভুক্ষু পশু আত্মা। জয়ন্তবাবু, ডক্টর মোরের থিওরির ভেতর গোড়াতেই ছিল বলদ। অস্ত্রোপচারের সাহায্যে কোনো পশুর বাইরেকার আকার বদলালেই তার ভেতরকার স্বভাব বদলায় না, পশুরা হচ্ছে। সে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বলতে বলতে হঠাৎ থেমে গেল। সার্চ লাইটের সীমার মধ্যে এসে দাঁড়ালো আরো একদল মূর্তি। তারা দেখতেই কেবল মানুষের মতো নয়, হাঁটছেও মানুষেরই মতো দুই পায়ে। দূর থেকে একটা অস্পষ্ট কিন্তু গম্ভীর স্বর বলল, চার পায়ে চলবো না, এই হচ্ছে আইন, আমরা কি মানুষ নই। অনেকগুলো কণ্ঠ একসঙ্গে বলল, আমরা মানুষ। গম্ভীর কণ্ঠ আবার বললে, মাছ মাংস খাবো না, এই হচ্ছে আইন, আমরা কি মানুষ নই। অনেকগুলো কণ্ঠ একসঙ্গে বলে, আবার গম্ভীর কণ্ঠ বলল, মানুষদের দেখলে তারা করবো না, এই হচ্ছে আইন, আমরা কি মানুষ নই। অনেকগুলো কণ্ঠ একসঙ্গে বলল, আমরা মানুষ। বিমল বলল, শুনছেন জয়ন্তবাবু, এই দ্বীপের সব নরপশু এখনো ডক্টর মোরের শিক্ষা বলেনি, এর একটা কারণ অনুমান করতে পারি। খুব সম্ভবত যারা আমাদের আক্রমণ করতে চায় তারা হচ্ছে ডক্টর মোরের দ্বারা সৃষ্ট নরপশুদের বংশধর। তারা ডক্টর মোরেকে দেখেওনি, তাই তার সম্মোহন শক্তি তাদের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি। সুন্দরবাবু নিজের ঝোপে বসে সব দেখছিলেন এবং শুনছিলেন, এবং ক্ষণে ক্ষণে উঠছিলেন চমকে চমকে। মাঝে মাঝে এটাও ভাবছিলেন যে এমন ভয়ানক জায়গায় এইভাবে একলা একটা ঝোপের ভেতর বসে থাকা মোটেই নিরাপদ নয়। বিমলদের সঙ্গে যোগ দেওয়ার জন্য তার ইচ্ছে ক্রমেই প্রবল হয়ে উঠছিল। বিখ্যাত প্রবদ বচনটি একটু বদলে নিয়ে মনে মনে তিনি বলছিলেন, দশে মিলে করি কাজ, হরি বলি না হিলাজ। শেষটায় সত্য সত্যই তিনি যখন নিজের ঝোপটি ত্যাগ করে বহির্গত হবার উপক্রম করছেন, তখন ঘটে গেল একটা অকল্পিত এবং ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ একদিক থেকে আকাশ ফাটানো চিৎকার জাগল, ওরে বাবা রে ভূতে ধরলে গো, ওরে বাবা রে ভূতে ধরলে রে। সুন্দরবাবু ভূতকে মানতেন অত্যন্ত বেশি রকম। ভূতের নাম শ্রবণ করলেই তার সর্বাঙ্গ হয়ে উঠত রোমাঞ্চিত, বিশেষত রাত্রিবেলায়। তদুপরি তিনি এখন যেখানে অবস্থান করছেন তার মতে সেটা হচ্ছে দস্তুর মতো ভুতুড়ে দ্বীপ, সুতরাং সেই মুহূর্তেই তিনি ফিরে না তাকিয়ে পারলেন না। এবং সঙ্গে সঙ্গে অতিশয় স্তম্ভিত চোখে যে অসম্ভব দৃশ্য অবলোকন করলেন তা হচ্ছে এই, রামহরি ঝড়ের বেগে ছুটে আসছে এবং তার পেছনে তাড়া করে আসছে মূর্তিমান দুঃস্বপ্নের মতো সেই বিভীষণ জীবটা। সুন্দরবাবু প্রায় মূর্ছিত হয়ে ধরাশায়ী হন আর কি। দেখা যাচ্ছে হাতির মতো প্রকাণ্ড একখানা আশ্চর্য মুখ। হাতির মতো প্রকাণ্ড বটে, কিন্তু সেটা মোটেই হাতির মুখ নয়। সে যেন খানিক সিংহ, খানিক ভল্লুক, খানিক গন্ডারের মুখ নিয়ে ভেঙে চুড়ে অথচ মিলিয়ে মিশিয়ে গড়া। তার দুটি ক্ষুদিত চোখে দপদপ করে জ্বলছে দারুণ হিংসার অগ্নি। সুন্দরবাবু প্রাণপণে চিৎকার করে উঠলেন, বিমল বাবু, জয়ন্ত বাবু, বাঁচাও! পর মুহূর্তেই দেখা গেল বাঘাকে এবং শোনা গেল তার ক্রুদ্ধ চিৎকার। মস্ত একটা লাফ মেরে বাঘা সেই মুখখানার পেছনে এসে পড়ে অদৃশ্য হয়ে গেল। তারপর সে কি কান ফাটানো, প্রাণ দমানো তর্জন গর্জন এবং কি ঝটাপটি লাফালাফি ও হানাহানি! সুন্দরবাবু আর পারলেন না, দুই নেত্রে সর্ষে ফুল দেখে বাবারে বলে চেঁচিয়ে উঠেই অজ্ঞান হয়ে ধড়াস করে পড়ে গেলেন মাটির উপরে। অন্যান্য সকলেই সেই দৃশ্য দেখেছিল। বিমল তড়াক করে লাফিয়ে উঠে বলল, কুমার আমার সঙ্গে এসো, জয়ন্তবাবু, মানিকবাবু, আপনারা এইখানেই বসে ওইদিকে দৃষ্টি রাখুন। বিমল ও কুমার বেগে ঘটনাস্থলে হাজির হয়ে দেখল, সেই কিম্ভূত কিমাকার সিংহ ভল্লুক গন্ডারের মতো দেখতে মস্ত মুখখানার পেছনে কণ্ঠদেশ কামড়ে রয়েছে বাঘা। সেই অদ্ভুত জন্তুটা বাঘার কবল থেকে মুক্ত হবার জন্য বাঘাকে নিয়েই বারংবার মাটির ওপর থেকে লাফ মেরে শূন্যে উঠে আবার মাটির ওপরে এসে পড়ে ছটফট করছে এবং গড়াগড়ি দিচ্ছে। কিন্তু বাঘা যেন ছিনে জোঁক, দাঁতের কামড় একটুও আলগা করতে রাজি নয়। গর্জে উঠল বিমল ও কুমারের বন্দুক। সিংহ ভল্লুক গন্ডারের মুখ আর একবার বাঘাকে নিয়ে শূন্যে লম্ফত্যাগ করে আবার ধরাশায়ী হয়ে দুই একবার ছটফট করে স্থির হয়ে গেল। কুমার বন্দুকের অগ্রভাগ দিয়ে সেই জীবটার দেহকে পরীক্ষা করে বলল, আয় রে আমার বাঘা, আয় রে আমার মহাবীর, ওটা একেবারে পাথরের মতো মরে গিয়েছে, সাঙ্গ হয়েছে ওর লীলা খেলা। বিমল বিস্ফারিত নেত্রে বলল, ভাই কুমার, ডক্টর মোরের বিচিত্র খেয়ালে কি জন্তু সৃষ্টি করেছে দেখো, এত বড় হাতির মতো মুখ, কিন্তু এই মুখের তলায় রয়েছে মাত্র হাত দেড়েক লম্বা আর হাতখানেক চওড়া একটা থলের মতো দেহ, আর সেই দেহের তলায় রয়েছে কুমিরের পায়ের মতো চারখানা ছোট ছোট পা। এ যেন পর্বতের মুশিক প্রসব। ঠিক সেই সময় ওদিক থেকে জয়ন্ত চিৎকার করে বলল, বিমল বাবু, কুমার বাবু! বিমল ও কুমার আবার দ্রুত বেগে হাজির হলো গিয়ে যথাস্থানে। জয়ন্ত বললে, বিমল বাবু, বিমল বাবু, ওদিকে তাকিয়ে দেখুন, চার পায়ে হাঁটা জীবগুলোর সঙ্গে দু পায়ে হাঁটা জীবগুলোর লড়াই বেঁধে গিয়েছে। বিমল খানিকক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে বলল, তাই তো দেখছি, ওদের মধ্যে যারা নিজেদের মানুষ বলে গর্ব করে নিশ্চয়ই তারা হিংসুক জীবগুলোকে বাধা দিতে চায়। মানিক বলল, অদ্ভুত কাণ্ড কারখানা, এই অজানা দ্বীপেও তাহলে আমাদের না জানা বন্ধু আছে। কুমার বললে, বিমল, অন্য অন্য জীবরা মারামারি নিয়ে ব্যস্ত বটে, কিন্তু সেই ফাঁকে তিনটে মূর্তি চুপি চুপি আমাদের দিকে আসছে, দেখতে পাচ্ছ? বিমল আবার দূরবীনের সাহায্য গ্রহণ করে বলল, কুমার, কুমার, দুটো মূর্তির গায়ের রং চিতাবাঘের মতো, চাট গায়ে গিয়ে তুমি এমনই মূর্তি দেখেছিলে না? নরপশু তিনটে ঝোপঝাড় ও গাছপালার আড়ালে আত্মগোপনের চেষ্টা করতে করতে অনেকটা এগিয়ে এলো। বিমল বলল, ওদের আর কাছে আসতে দেওয়া নয়, ছোড়ো সবাই বন্দুক, এক দুই তিন। একসঙ্গে অনেকগুলো বন্দুক গর্জন করে উঠল। একটা মূর্তি লাফ মেরে উঠেই মাটির ওপরে আছড়ে পড়ে ছটফট করতে লাগলো, আর একটা মূর্তি ধরাশায়ী হয়ে আর একটুও নড়ল না। তৃতীয় মূর্তিটা বেগে পলায়ন করল। বন্দুকের ভীষণ গর্জন শুনেই নরপশুরা মারামারি থামিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল চিত্রার্পিতের মতো। অতঃপর সুন্দরবাবুর অবস্থাটা দেখা দরকার। সিংহ ভল্লুক গন্ডারের গর্জন শ্রবণ করে সুন্দরবাবু অচেতন হয়ে পড়েছিলেন। এখন তার মূর্ছা ভেঙে গেল বন্দুকের শব্দে। তিনি বলে উঠলেন, এ তো ঘন ঘন বন্দুকের শব্দ হচ্ছে যে, বাপরে, তাহলে তুমুল লড়াই শুরু করে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে যে দুটো ভুতুড়ে জানোয়ারের নমুনা দেখেছি বাবা, তাদের সঙ্গে লড়াই করে কি কখনো পেরে ওঠা যায়? ওরে বাবারে, যাদের চেহারা দেখলেই পেটের পিঁড়ে চমকে যায়, তাদের সঙ্গে লড়বো কেমন করে? এখান থেকে তো লম্বা দেওয়ারও কোনো উপায় নেই দেখছি। মন সমুদ্রের মাঝখানে পুচকে একটা দ্বীপ, তারই মধ্যে হয়েছি বন্দি। ও, ঝোপের বাইরেও তো পা বাড়াতে ভরসা হয় না। কে জানে কোথায় কে যে খুঁটি মেরে বসে আছে, কোন বদমেজাজি কিম্ভূত কিমাকারের দল। ওই, ও কি যে করি, ওরে বাপ রে, এ আবার কি? বিপুল বিস্ময় এবং বিষম আতঙ্কে সুন্দরবাবুর বিস্ফারিত চক্ষু দুটো গোল হয়ে উঠল চাকতির মতো। থরথর করে কাঁপতে লাগলো পায়ের তলার মাটি। তারপরেই শোনা গেল যেন অসম্ভব রূপে বিরাট এক মহাদানবের বিশ্ব ফাটানো ভৈরব হুঙ্কারের পর হুঙ্কার। তারপরেই দেখা গেল পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে আসছে পুঞ্জীভূত ধূম্র রাশি এবং থেকে থেকে ঠিকরে ঠিকরে উঠছে মেঘ চুম্বি প্রচণ্ড অগ্নিশিখা। দূর থেকে ভেসে আসতে লাগলো বহু জীবের ভীত কণ্ঠস্বরের এক টানা আর্তনাদ। এও দেখা গেল অনেক তফাতে দলে দলে জীব কিংকর্তব্য বিমূঢ়ের মতো ছুটোছুটি করছে দিকে দিকে। কিন্তু সেগুলো মানুষ নাকি জানোয়ার কিছুই বোঝা যায় না। দুই হাত দিয়ে চেপে বুকের কাঁপুনি থামাবার চেষ্টা করে সুন্দরবাবু মনে মনে বললেন, এ আবার কি কাণ্ড বাবা, পৃথিবীর প্রলয় কাল এলো নাকি? ঝোপের বাইরে অনেকগুলো দ্রুত পায়ের শব্দ শুনে সুন্দরবাবুর মুখ ভয়ে সাদা হয়ে গেল। তিনি আবার বুঝি অজ্ঞান হয়ে যান। তারপরে শোনা গেল বিমল চিৎকার করে বলছে, আগ্নেয়গিরি জেগে উঠেছে, পাহাড়ের ওপর থেকে নেমে আসছে তপ্ত লাভার স্রোত, দ্বীপের সমস্ত প্রাণী মারা যাবে, নৌকো ভাসাও, নৌকো ভাসাও, জাহাজে চলো। মানিকের গলায় শোনা গেল, জয়ন্ত, জয়ন্ত, সুন্দরবাবু কোথায় গেলেন? সুন্দরবাবু, এই যে আমি, এই যে, এই যে আমি। বলতে বলতে সুন্দরবাবু হাঁস ফাঁস করতে করতে ঝোপের ভেতর থেকে বেরিয়ে পড়লেন। মানিক তার হাত ধরে ছুটতে ছুটতে বলল, আর দয়, এই অভিশপ্ত দ্বীপে আর দয়, প্রাণে বাঁচতে চান তো প্রাণ পরে দৌড়ে চলুন, চলুন। জাহাজ ছুটছে, তার আর দ্বীপের মাঝখানে এখন অনেকখানি ব্যবধান। কিন্তু দ্বীপের দিকে তাকালে এখন কেবল দেখা যায় বিপুল ধূম্রপুঞ্জের সঙ্গে বিরাট অগ্নিকাণ্ড। আগুনের শিখায় লালচে হয়ে উঠছে ওখানকার আকাশ। বিমল দুঃখিতভাবে বলল, বিদায় ডক্টর মোরের দ্বীপ। মনে এই আক্ষেপ রয়ে গেল, তোমার সমস্ত রহস্য জানা গেল না। সুন্দরবাবু রেগে লাল হয়ে বললেন, আবার আপনি রহস্যের নাম মুখে আনছেন? রহস্য? ওরে বাবা, যতদিন বাঁচবো আর কখনোই কোনো রহস্যের ধার মারাবো না। শুনলেন আজকের এই বিশেষ অ্যাডভেঞ্চার গল্প প্রশান্তের আগ্নেয়দ্বীপ। শ্রোতাদের উদ্দেশ্যে আজকের প্রশ্নটি হল, H.G. ওয়েলসের নায়ক আগ্নেয়দ্বীপে কত সালে এসেছিল? প্রশ্নটা আরেকবার বলে দিই, H.G. ওয়েলসের নায়ক আগ্নেয়দ্বীপে কত সালে এসেছিল? উত্তর দিন কমেন্টে। কেমন লাগলো গল্পটি সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। লাইক এবং শেয়ার করে পাশে থাকুন গল্পাসুরের। দেখা হবে পরবর্তী উপস্থাপনায়। শুভরাত্রি। বিমল কুমার গেল রহস্য সন্ধানে প্রশান্ত সাগরের আগ্নেয় দুর্দ্বীপে, সঙ্গে তাদের চলে মানিক জয়ন্তরা, সুন্দর বাবু চলে ভয়ে ভয়ে পা টিপে। দিকে দিকে ঢেলো কত অদ্ভুত প্রাণী, আগ্নেয় দ্বীপ জুড়ে রহস্য কানে কানে, রোমাঞ্চ কাঁধে নিয়ে পাঁচজন হেঁটে চলে, যুগে যুগে ফেরে তারা রহস্য সন্ধানে, বিমল কুমারে গেল রহস্য সন্ধানে, প্রশান্ত সাগরের আগ্নেয় দুর্দ্বীপে সঙ্গে তাদের চলে মানিক জয়ন্তরা, সুন্দর বাবু চলে ভয়ে ভয়ে পাটিপে।